এরকম একটা জায়গায় থাক, সবাই বলবি সুন্দর। হ্যাঁ আমার কাছাকাছি দেখ। ভিডিও করলে একটা মুশকিলও হয়, সেটা হচ্ছে তোমার মানে লোকের চোখটা বেশি ইয়ে করে আর কি। যাই হোক না, ঠিক আছে, পরে পরের দিন থেকে তাহলে ভিডিও করা হোক। ভিডিও করার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগবে, কারণ তোমাকে কোনো একটা জায়গায় এটাকে সেট করতে হবে। হ্যাঁ করলে কেউ আমার আমি কী করতে পারি, আমার তো অডিও করাতে রেখেছি জিনিসটা। কেন কি দেখো যে তোমার তো একটা ইগো স্যাটিসফাইড হবে যখন তুমি ভিডিও করছো, আমার দিকে ইগো স্যাটিসফাইড হবে যতবার আমি ইয়ে করবো আর কি। তো সেইখানে ও বলছে নলেজ একটা পাওয়ার। হ্যাঁ সেটা হচ্ছে যে আমি চাই বা না চাই ওটা আমাকে আসলে পাওয়ারফুল করবে আর কি, যখনই ওই ভিডিও ইয়েটা হবে। কথাটা একদমই উড়িয়ে দেওয়ার মতো নয়, মানে খুবই সত্যি কথা আর কি। হ্যাঁ না, আমাদের আগের দিন স্টাফে স্টাফ রুমে আমার এক কলিগ বলল মানে ওই বামপন্থীরা তো পক্ষপাতপূর্ণ, মানে অল্প কিছু বই পড়ে মানে একই ডাইমেনশন থেকে ইয়ে করে, মানে ও বলতে চাইবে যে তার মানে ও বেশি পড়েছে আরো, মানে মানে তখন আমি আরো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে নলেজ একটা পাওয়ার কিভাবে হতে পারে, একেবারে গ্যাস ফুট হয়ে যাবে, মানে আমি ওর থেকে বেশি বই পড়েছি, আমার থেকে বেশি জানি। এইটা আমার মনে হয় যে সুতরাং আমি ট্রুথের কাছাকাছি আছি, মানে এইটা একটা ডমিনেশন, আমি জানি না মানে শুধু তর্ক করছি কিন্তু তর্ক করার কিছু করছি না। না এগুলো হচ্ছে আমাদের, এগুলোর মধ্যে আছে। হ্যাঁ মানে এগুলো আমরা অবশ্যই আমাদের চিন্তার মধ্যে বা এই ইয়ের মধ্যে এগুলোকে আমরা কভার করবো। সে তো বটে, এবার কম রেট ছিল মানে খুবই কাছাকাছি আর কি। শুরু করে দিই, সেটা হলো যে মানে প্রথম আমি এটা রেখেছি হচ্ছে এই মানে প্রথম যে টপিকটা রেখেছি প্রথম দিন যেটা ইয়ে করা হবে সেটা হচ্ছে যে মানে দর্শনের পূর্ব ধারণা। এবার দর্শনের পূর্ব ধারণা বা কোথা থেকে শুরু করব এই রকম একটা ব্যাপার, কারণ শুরুর সময় এই কোথা থেকে শুরু করব এই নিয়ে আলোচনা করা ভালো। হ্যাঁ হচ্ছে যে যখন আমরা দর্শনের পূর্বধারণা নিয়ে শুরু ধারণা নিয়ে কথা বলতে শুরু করছি, তারও আগে এই যে আমরা শুরু করছি ধরা যাক একটা স্টাডি ক্লাসের মতন একটা করছি, আমরা একটা কোর্সের মতন আমরা করছি একটা পড়াশুনো বা একটা পাঠ আমরা করছি, কেন করছি, কিসের জন্য করছি, আমরা কারা, কী আমাদের উদ্দেশ্য, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের পূর্বধারণার মধ্যে আছে যে কোনো একটা বসা মানে। এবং আমরা চেষ্টা করব আমাদের এই পূর্বধারণটাকে যতদূর কর্নার করতে, কেন কারণ কারণ কি মানে সমস্ত পূর্বধারণা বা সমস্ত প্রিজামশন, একভাবে খারাপভাবে বললে সমস্ত প্রেজুডিস, সেই সমস্ত জিনিসগুলো আমি কাটাতে নাও পারি, কিন্তু আমাকে বারবার কোয়েশ্চেন করে করে কর্নার করে দেওয়া উচিত বা যে কোনো জিনিসকে যে তোমার দেখ এটা কিন্তু আছে, খারাপ কিছু নয়, কারণ প্রায় পূর্বধারণা ছাড়া শুরু করা যায় না। পূর্বধারণা কি যে কোনো স্ট্রাকচারাল যে কোনো একটা ইয়ে পূর্বধারণা কোনো একটা বিষয়ের ধারণা না, আমার ব্যাকগ্রাউন্ডটাই পুরো ধারণা মানে প্রিজাম্পশন, যেটা তুমি ধরে নিচ্ছ। আমি কিন্তু কোনো কিছু করার কথা বলি, আমি প্রথমে বলছি যে মানে আমি যদি ধরেই নিই যে আমার কোনো পূর্বধারণা নেই, এক দুই হচ্ছে মানে আমাদের এই বৈঠকটার কোনো পূর্বধারণা নেই, হ্যাঁ দর্শনের পূর্বধারণা তো ছেড়েই দাও, এইটা আমরা একটা বই পড়ছি পাঠ করছি এর কোনো পূর্বধারণা নেই সেটা ভুল, নিশ্চয়ই কিছু একটা আছে, ঠিক আছে কোনো একটা প্রিজাম্পটিভ জায়গা থেকেই আমরা, এরকম তো নয় যে আমরা আমাদের এনকাউন্টার হলো আমার সঙ্গে ওর বা তোমার এরকম একটা এনকাউন্টার হলো, এরকম তো নয়, আমি তো এখানে বসছি তো একটা, হ্যাঁ রাস্তায় গিয়ে আমি একটা ঠোক্কর খেতে গিয়ে করে চোখ তুলে তাকালাম এবং দেখলাম তুমি এবং সেখানটা একটা এক্সচেঞ্জ হলো, হ্যাঁ এইটা একটা মানে অ্যাক্সিডেন্টাল এনকাউন্টার, সেরকম কিন্তু কিছু না, এখানটায় আমরা এসে বসছি। অতএব যেই আমি বসছি তখনই কিন্তু একটা আমাদের স্ট্রাকচারাল পূর্বধারণা কিন্তু একটা আছে, হ্যাঁ হ্যাঁ সেই পূর্বধারণা আমি যদি অস্বীকার করি, নেই যদি বলি, তাহলে ভেতরে ভেতরে আছে, সেটা বাইরে নেই, ঠিক আছে তার থেকে স্বীকার করা ভালো যে হ্যাঁ আমার আছে, তাই না? সেই পূর্বধারণাটা কি সেইটা একটা প্রথমে ইয়ে করা যায়। প্রথমত এটা ডেকেছি আমি, আমি বলতেই পারতাম যে না এটা তো আমরা সবাই মিলে ডেকেছি, সবাই মিলে ডাকিনি, এটা আমি ডেকেছি, ঠিক আছে কেন ডেকেছি? তার কারণ হচ্ছে যে প্রথমে বললাম যে আমার পূর্বধারণাটা হচ্ছে যে আমি মনে করি যে আমি একজন অ্যাক্টিভিস্ট, ঠিক আছে এটা হচ্ছে আমার বেসিক গ্রাউন্ডিং পয়েন্ট, আমি পাটা দিয়ে দাঁড়িয়ে আছি যেটুকু, আমি একজন অ্যাক্টিভিস্ট, ঠিক আছে অ্যাক্টিভিস্ট কি সোশ্যাল পলিটিক্যাল যে কোনো একজন অ্যাক্টিভিস্ট কর্মী, একজন সমাজকর্মী, অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভিস্টের ঠিক বাংলা হয় না কারণ কর্মী তো অন্য একটা জিনিস, ঠিক আছে আবার সমাজকর্মী বললেও আসলে সোশ্যাল অ্যাক্টিভিস্টের বাংলা হয় কিন্তু ওই জন্যই ইংরেজিটা খুবই অ্যাক্টিভিস্ট, সেখান থেকে আমি আমার কিন্তু শুরু হচ্ছে, সে অর্থে আমার কোনো শুরু নেই। এবার কেউ বলতে পারে তুমি কেন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করছো, বেসিক্যালি আমি ওটার উপর দাঁড়িয়ে আছি, তাই ওইটার উপর পা দিয়ে আমার আমি দাঁড়িয়ে আছি, তাই যেটার উপর আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি সেটাই আমার হচ্ছে বেসিক মৌলিক পূর্বধারণা, হ্যাঁ অ্যাক্টিভিস্ট সেই জায়গা থেকে অ্যাক্টিভিস্ট তার জায়গা থেকে আমি এবার একটা ক্রাইসিস ফিল করছি, পুরো একদম পজিশনটাকে ভালো করে কিন্তু ধরে নেওয়া দরকার যে কী ক্রাইসিস ফিল করছি, যে অনেক দিন ধরে, আজকে নয় মানে অনেক দিন ধরে 15 বছরেরও বেশি, ক্রাইসিসটা কী? ক্রাইসিসটা হচ্ছে যে আমি যখনই কোনো একটা জিনিসকে মানে ধরতে যাইছি, হ্যাঁ মানে একটা নীতি একটা আদর্শ, হ্যাঁ ঠিক জিনিসগুলো আমার কেউ মনে হতে পারে যে আমি খুব নাইভলি বলছি বা আমি খুব মানে বোকার মতন বা আমি খুব মানে সরলভাবে বলছি, কারণ আমার কাছে এইভাবে সরলভাবেই আছে যে তার থেকে বেশি কিন্তু আমি বলতে পারবো না, আমি যখনই কোনো একটা আদর্শ বা নীতিকে আঁকড়ে ধরার চেষ্টা করেছি যে এইটার ওপর দাঁড়িয়ে তাহলে একটু এগোবো, তখনই দেখছি যে সেটা হাত থেকে ফসকে যাচ্ছে, ঠিক আছে আবার ধরা যাক তখন যখন ভাবলাম যে আমি কোনো নীতি বা আদর্শ ওইভাবে ধরবো না তাহলে আমি কী করবো, হ্যাঁ তাহলে আমি মানে কোনো নীতি বা আদর্শটাকে না দেখে আমি প্রায় একজন বাস্তবে জাগ প্র্যাগম্যাটিস্ট, যেটাকে বলে বাস্তবে জাগ হচ্ছে সেই অনুযায়ী সেটাকে আমি ভালো করে বুঝবো যে ঠিক কী ঘটছে সেটাকে আমি বুঝবো এবং সেই অনুযায়ী আমার যদি কিছু রিয়াকশান দেওয়ার থাকে, রেসপন্স করার থাকে তাহলে করবো, এরকম একটা জায়গায় ধরে পৌঁছেছি একটা সময়। এবং যে প্রায় কোনো নীতি বা তত্ত্ব বা কোনো আদর্শ সেইটার আমার দরকার নেই এরকম একটা জায়গার থেকে করবো, করতে করতে গিয়ে দেখছি যে আসলে আমার ভিতরে কিন্তু এক ধরনের মানে কী বলবো একটা কিন্তু নীতি বা আদর্শ বা যাই বলো এরকম একটা কিন্তু রয়ে যাচ্ছে যখনই আমি সেটা করছি, হ্যাঁ কারণ ঠিক একই ঘটনা ঠিক একইভাবে দেখা আমি এবং আর একজন দুজনে যখন দেখছি তখন দুজনের মধ্যে কিন্তু হয় কমনালিটি হচ্ছে দুজনে প্রায় একইভাবে রিয়্যাক্ট করছি অথবা দুজনে ডিফারেন্টলি রিয়্যাক্ট করছি, সেইটা কিন্তু একভাবে আমার একটা ওই একটা প্রেজুডিস, হ্যাঁ আমি এখানে কিন্তু পূর্বধারণার কথাটা ব্যবহার করছি না, প্রেজুডিস বা প্রাক সংস্কার আর কি, হ্যাঁ সেই রকম কথাটা ব্যবহার করছি, সেইটা কিন্তু সেইটার মতন করে কিন্তু আমার একটা ইয়ে থাকছে আর কি, আমি হয়তো কাউকে গালাগাল দিতে গিয়ে কম গালাগাল দিতে যে কিন্তু আমার বেশি গালাগাল দেওয়া উচিত কারণ সেখানটায় যেরকম হয়েছে ঠিক এরকম হয়েছিল হচ্ছে নন্দীগ্রামে যখন গুলি চলেছিল তারপরে উদাহরণগুলো দিলে মানে এগুলো ইয়া হবে, এবং যেহেতু আমি আমারটা বলছি অতএব আমি আমার উদাহরণই দিচ্ছি, হ্যাঁ আমার খুব রাগ হয়ে গেছে আমার লিখতে ইচ্ছে করছে কমিউনিস্টরা এরকম হয়, ঠিক আছে কিন্তু আমি দেখছি যে এটা আমি লিখতে গেলে হ্যাঁ মানে আমরা যখন আলোচনা করছি যে এইটাই এডিটোরিয়ালে লেখা উচিত যে এটা মানে কমিউনিস্টরা এরকম, হ্যাঁ মানে প্রচণ্ড রাগ হয়েছে দেখছি যে না ওটাকে ডাইলিউট করতে হচ্ছে ওই কথাটা, আপোষ ঠিক বলবো না, তার কারণ হচ্ছে যে ডাইলুট করতে হচ্ছে সাইট করার জন্য, ওইভাবে বলা যাবে একটু ইয়ে করে বলো একটু অন্যরকম করে বলো, এরকম উদাহরণ দিলাম আর কি। তো আমাদের কিন্তু এটা হয় এবং দেখা যায় যে আমরা যখন ওই ওইটার উপর দাঁড়িয়ে অ্যাক্টিভিজমের উপর যাই, যে আমি প্রায় কোনো একটা মানে আমি একটা নীতি বা আদর্শকে আঁকড়ে ধরতে গিয়ে দেখছি যে সেটা একটা প্রায় ফ্যাসিস্ট জায়গায় চলে যাচ্ছে, সেটাও আমি দেখেছি, সেটাকে সেটা ছেড়ে দিয়ে চলবো, কোনো রকম ওরকমভাবে আলাদা ওরকম প্রেজুডিস রাখবো না, মানে প্রিজাম্পশন রাখবো না, একরকম ইডিওলজি রাখবো না, দেখছি যে আসলে একটা কিন্তু ভিতরে ভিতরে থেকে যাচ্ছে, থেকে শুধু যাচ্ছে না, আলটিমেটলি যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে সেটা যেন বা মানে মানে ঠেকতে ঠেকতে ঠেকতে ঠেকতে আমি গিয়ে এমন একটা জায়গায় পৌঁছচ্ছি, এমন একটা প্রেজুডিস আমার আমাকে দিয়ে মানে ওই ওই রেসপন্স করাচ্ছে যে আমি প্রায় কখনোই রেসপন্স করতে পারছি না। জাস্ট উদাহরণ হিসেবে বলছি, আমি কাশ্মীরের ঘটনাগুলো যখন ঘটছে আমি দেখছি, লিপিবদ্ধ করছি, অত্যন্ত গড়ি ডিটেল লিপিবদ্ধ করছি, মানে প্রচণ্ড খারাপ যে ওখানে অত্যাচার চালাচ্ছে সেই জিনিসগুলো লিপিবদ্ধ করছি যখন আমি, তাহলে কী করা দরকার এই কথাটা বলতে যাচ্ছি, তখন দেখছি যে আমার বেসিক্যালি কংগ্রেসের লাইনের থেকে আলাদা কিছু হচ্ছে, ঠিক আছে, তাকে আমি যেভাবেই সাজাই যে ভাষাই বলি না কেন, হ্যাঁ বেসিক্যালি আমি কংগ্রেসই, কংগ্রেসের ধারণা, কংগ্রেস যে মানে কংগ্রেস মানে কি, কংগ্রেস মানে আমি কংগ্রেস বলছি না, আমি বলছি যে রুলিং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তার যে মানে বন্ধু, হ্যাঁ সেটাকেই আমি ভালোভাবে তুলে ধরতে পারছি খুব বেশি, আমি কী করার কথা বলছি, যদিও তার আগে আমি যে গড়ি ডিটেল দিয়েছি ওখানে, হ্যাঁ যে প্রচণ্ড ডিটেলিং দিয়েছি, মানে সে একটা অসাধারণ, এই সব দেখে এই সব করতে গিয়েই আমার মানে এই মূলত সংবাদ মন্ত্রণের কাজগুলো ভালো করে করতে গিয়ে মানে আরও বেশি করে ক্লিয়ার হয় যে আমাদের কিন্তু ওই থিওরিটি মানে পুরোটা জিনিসটা এরকম নয় যে এক ধরনের প্র্যাগম্যাটিজম বা এক ধরনের এম্পিরিক্যাল স্টাডি তার উপর দাঁড়িয়ে আমি জাস্ট কিছু করলাম, সেটার উপর কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে নেই, এবং আমাদের অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে যে একদম ওখান থেকে ওইখানটায় গেলাম যে পলিটিক্যাল ফিলোসফি দরকার, এখানটায় একজন অ্যাক্টিভিস্ট ইন ক্রাইসিস অফ পলিটিক্যাল ফিলোসফি, হ্যাঁ সেইটা ইডিওলজি নয়, হ্যাঁ ইডিওলজি নয় কেন, কারণ ইডিওলজি হচ্ছে প্রথমেই মানে ইডিওলজি যে কোনো ইডিওলজির একটা স্ট্যাটিক ব্যাপার থাকে, হ্যাঁ সেটা সেটা কখনোই সেই জন্যই আমরা পলিটিক্যাল ফিলোসফি দরকার, কারণ আমরা ইডিওলজি ইডিওলজি নিয়ে পরে আমরা একটা অনেক ক্লাসই করবো ভালো করে যে হোয়াট ইজ ইডিওলজি অ্যান্ড ইডিওলজিকে আমরা কীভাবে মানে ইয়ে করবো, এই নিয়ে প্রচুর লেখাপত্র আছে লোকজনের। তো ফলে পলিটিক্যাল ফিলোসফি দরকার, হ্যাঁ এই জায়গাটায় গিয়ে আমরা আমি প্রথমে পৌঁছে যাচ্ছিলাম এখানটায় যে ফিলোসফি দরকার, কেন ফিলোসফি দরকার, তার কারণ হচ্ছে যে একটা মানে কীভাবে ভাববো কীভাবে ইয়ে করবো এইটা, তারপরে ওই আমার অ্যাক্টিভিস্ট সেল আমি যেটার উপর দাঁড়িয়ে আছি যেটা আমার পূর্ব ধারণা আমার মানে ইয়ে সেইটা আমাকে বাধা দিল আর কি, ফিলোসফি নয় সেটা, খুবই একটা মানে একদমই ফিলোসফি নয়, আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার টাইম স্পেসে একটা ইয়ে মানে কোনো কিছু এক্সট্রা আমার দরকার নেই, ঠিক যতটুকু দরকার যতটুকু আমার ইয়ে হিসেবে দরকার সেইটা কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি হিসেবে করা যায়, আর পলিটিক্যাল ফিলোসফি আমি কীভাবে পাবো, পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে খুব বেশি টাইম স্পেস নির্ভর সবাই জানে, কারণ যে কোনো পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে স্থান এবং সময় সাপেক্ষ, হ্যাঁ স্থান এবং সময় এর মধ্যে যেটাতে ইয়ে করা হয়, এরকম নয় যে সেই স্থান এবং সময় মানে জাস্ট একটু চেঞ্জ হলেই পুরো জিনিসটা চেঞ্জ হয়, তা নয়, টাইম অ্যান্ড স্পেসের ধারণাটা ওরকম মানে সেকেন্ড বা ঘন্টা বা আওয়ার বা দিন বা বছর ওরকম নয়, কিন্তু সেভাবে মানে একটা টাইম অ্যান্ড স্পেস, হ্যাঁ মানে কিন্তু একটা ইয়ে থাকে আর কি, তো সেইটা আমরা এবার তাহলে পলিটিক্যাল ফিলোসফি দরকার মানে পলিটিক্যাল ফিলোসফি তৈরি করা দরকার, ঠিক আছে আমার প্রথম ওইটা মাথায় এলো, ঠিক আছে যে কারণ আমাদের এখানে পলিটিক্যাল ফিলোসফির কোনো চর্চা নেই, তখনই আমি একটু একটু করে আগেও জানতাম এগুলো, সেটা হচ্ছে যে কিছুটা তাও পলিটিক্যাল থিওরির চর্চা তাও থাকলেও, হ্যাঁ, যে সেগুলো দাঁড়িয়ে গেছে হচ্ছে মূলত কিছু কিছু জিনিসের সাপেক্ষে, যেমন পার্টির সাপেক্ষে, একটা পার্টি তার মতন করে তার চলার একটা ইয়ের জন্য করছে, হ্যাঁ, সেই পার্টি সাপেক্ষে সে যতটা যে করতে পারে, এখানে কিন্তু এরকম ইয়ে আছে, সে ওই চর্চা করছে, ঠিক আছে, আমাদের এই দলটাকে করছে বা এইরকমভাবে আর কি, মানে কোনো একটা কিছুর আন্ডারে রেখে থিওরি চর্চা, হ্যাঁ, সেইটুকু পর্যন্ত আছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট, হ্যাঁ। তাহলে পলিটিক্যাল ফিলোসফি এবার কি, তাহলে পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে আমার পলিটিক্যাল থিওরির জায়গায় নয়। যেমন আমি যদি বলি যে আমাদের একটা কমিউনিজমের থিওরি, তার চেঞ্জ, মার্ক্সবাদের তত্ত্ব, তার চেঞ্জ, একটা নতুন মার্ক্সবাদ তৈরি করা, সেটা সবসময় কিন্তু একটা ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে আমি কিন্তু থিওরির কথা বলছি, আমি আনইম্পর্টেন্ট সেটা বলছি না, যে মনে করে যে মার্ক্সিস্ট ইডিওলজি সেইটার উপরেই দাঁড়িয়েই আমি কাজ করবো, তার ডেভেলপমেন্ট করবো, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, কিন্তু সেই সেদিক থেকেও কেউ এগোতে পারে, আমার কোনো মানে তাতে আপত্তি নেই, ঠিক আছে, ওইভাবেও কেউ এগোতে পারে, কিন্তু প্রথমেই আমি ওই সমস্ত জিনিসগুলোকে রিজেক্ট করে দিলাম যে আমি ওইভাবে এগোবই না। হ্যাঁ, করতে করতে আমি দেখলাম যে আমি তাহলে ফিলোসফিক্যাল টেক্সট কী কী পড়েছি এরকম করে যখন, এবং পলিটিক্যাল ফিলোসফি কী কী পড়েছি, তারপর দেখলাম যে গত 30 বছরে পলিটিক্যাল ফিলোসফি আমি কী কী পড়েছি, আমি আবার বলছি কিন্তু আমার পড়ার ওপর দাঁড়িয়ে হচ্ছে, হ্যাঁ, কী কী পড়েছি, যা যা পড়েছি সবই হচ্ছে মোটামুটি ইউরোপে যে পলিটিক্যাল ফিলোসফি এবং ফিলোসফিগুলো পড়েছি, এবং যেগুলো ইংরেজি অনুবাদ হয়ে এসছে, হ্যাঁ, সেইটুকু, তার থেকে তো অন্য কিছু আমি পড়িনি। আচ্ছা, এটা কি আমার লিমিটেশান? এই লিমিটেশানটা কাটাতে গেলে আমি কী করবো? আমি চীনা ভাষা শিখব, চীনা ভাষাও আমি শিখতে শুরু করেছিলাম, কিন্তু আমি দেখলাম যে হবে না, আমি দেখলাম যে আমি ম্যাক্সিমাম যেটুকু জার্মানও আমি জানি না, মানে জার্মানের যে আর মানে আরবি বা ওইগুলো তো আমি জানি না, হ্যাঁ, ফলে আমি ওইগুলো মানে ওই ইয়েতে করতে পারবো না, সেখানে ভরসা রাখতে হলো যে ঠিক আছে আমি ইংরেজিটা জানি, এ পৃথিবীতে সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন হচ্ছে ইংলিশ, ঠিক আছে, আর আমি ফ্রেঞ্চ পড়ে বুঝতে পারি, হ্যাঁ, ফলে ঠিক আছে আপাতত মানে একটু সুস্থির হওয়া যায়, এবং এটা ধরে নিয়ে একটু সবাইকে জানিয়ে দেওয়া যে আমি কিন্তু গোটা পৃথিবীতে কোথায় কী কী হচ্ছে আমি কিন্তু জানি না, যেটুকু জানি তার ওপর দেখি। দেখলাম যে আমি ইউরোপের ক্রিটিক্যাল থিওরি পড়েছি, ঠিক আছে, তার কিছু কিছু জিনিস পড়েছি, হ্যাঁ, তার বিভিন্ন রকম ধারা আছে, জাপাতিস্তা মুভমেন্টের যে পলিটিক্যাল অ্যাবস্ট্রাকশান সেটা পড়েছি, সেটা কিসের ওপর দাঁড়িয়ে তৈরি, সেটা হচ্ছে যে ফ্রাঙ্কফুর্ট স্কুলের ওপর দাঁড়িয়ে তৈরি, ঠিক আছে, মার্ক্সিজমের একটা ফ্রাঙ্কফুর্ট স্কুল বলে লোকে, কিন্তু আসলে ওর একটা রিচ ফিলোসফিক্যাল হিস্ট্রি আছে যেটা মোটেই মার্ক্সের সঙ্গে সম্পর্কিত না, যেটা একটা আলাদা রূপ আছে, হ্যাঁ, ওইগুলো কিছু কিছু পড়েছি, ঠিক আছে, আর কী পড়েছি, সেটা হচ্ছে যে মার্ক্সিস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে থিওরি চর্চা করেছি, যেমন হচ্ছে ইভান মেজারসের বিয়ন্ড ক্যাপিটাল বা এই ধরনের বইগুলো পড়েছি, আর এম্পায়ার পড়েছি, ওটাও প্রায় মার্ক্সিস্ট একটা মোশনের মধ্যে থেকে কিন্তু তার একটু বাইরে, হ্যাঁ, এইগুলো থেকে এইগুলো এবং এর অ্যালাই সেখান থেকে করতে করতেই আমরা দেলিউজের দিকে ইয়ে করেছিলাম, ফুকোর দিকে ইয়ে করেছিলাম, ফুকো কী বলছে, দেলিউজ কী বলছে, এই সমস্ত জায়গায় দেলিউজের নাম প্রথম জানতে পারি, জিতেন্দ্রা প্রথম দেলিউজের নাম বলেছিলাম আমাকে, ঠিক আছে, তো এইসব করে টোরে তারপরে আমার যা পড়ার গণ্ডি তার মধ্যে থেকে আমি দেখলাম যে এই তখন আমি দেলিউজের খোঁজ পেলাম, তাও দেলিউজের লেট রাইটিং, মানে পরের দিকের লেখা, মূলত বয়সকালের লেখা, হ্যাঁ, সেইগুলোর আমরা তখন আমি জিতেন্দ্রা এই চর্চাটা মূলত দুজনে মিলেই করতাম, ঠিক আছে, আর কেউ ছিল না এটা কি, সেটা হচ্ছে যে দেলিউজের ছিল কন্ট্রোল অ্যান্ড বিকামিং, ঠিক আছে, এইগুলো এবার থেকে শুরু করে অনেক দিকে মানে পরের দিকে বেশ কিছু লেখা আমরা পড়েছি, বিভিন্ন সাক্ষাৎকার, হ্যাঁ, টেক্সট, এই সমস্ত জিনিসগুলো পড়েছি, পড়ে আমাদের মনে হতো যে বিশেষ করে কন্ট্রোল অ্যান্ড বিকামিং পড়ে মনে হয়েছিল একটা নেগ্রির সঙ্গে সাক্ষাৎকার প্লাস হোয়াট ইজ ফিলোসফিতে ওই জিনিসটাও আছে কিছুটা, হ্যাঁ, যে ফুকোর দেলিউজের যে পোস্ট স্ক্রিপ্টগুলো মানে ফুকোর ওপর দাঁড়িয়ে দেলিউজের কিছু লেখা সেইগুলো পড়ে মনে হচ্ছিলো প্রথম যে এর ধরতে পারা যাচ্ছে, ঠিক আছে, কোথায় ধরতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড বিকামিং, কন্ট্রোল অ্যান্ড বিকামিং কী, কন্ট্রোল অ্যান্ড বিকামিং হচ্ছে যে এই যে মোটামুটি ধরো আধার ফাদার দিয়ে আমি খুব বাংলা করে একজন অ্যাক্টিভিস্টের জায়গা থেকে বলছি জিনিসটা কীভাবে এলো আমাদের কাছে, আমার কাছে এই যে সব চারিদিকে প্রচণ্ড ইয়ে হয়ে যাচ্ছে, মানে আধার টাধার এই সমস্ত কাট ফাট হচ্ছে, সব ছাপ টাপ নিয়ে এই সমস্ত করছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তখন খুব সিসিটিভির রমরমা, ঠিক আছে, এইসবে আমরা তখন বললাম যে মানে আমার মূলত ওই জায়গাটাই হলো যে এই কন্ট্রোল অ্যান্ড বিকামিংয়ের মধ্যে কিন্তু এটা একটা মানে অ্যান্সার আছে আর কি, ঠিক আছে। মানে কন্ট্রোল অ্যান্ড বিকামিং বলে যে লেখাটা নিজেদের সেটা ছিল হাউ টু এলুড কন্ট্রোল, এইটা ইংরেজিতে বললে, অর্থাৎ কিনা এই এই ঘেরাটক থেকে আমি পালাবো কী করে, বেরোবো কী করে, ঠিক আছে, ভাঙবো কী করে, ঠিক আছে, এই ধরনের একটা ওর ইয়ে ছিল। তো এবার ওইটা মানে ওইখানে ওইখানে করা, ঠিক আছে। এবার এই জিনিসগুলো অ্যাক্টিভিস্ট, একজন অ্যাক্টিভিস্ট কীভাবে পৌঁছোয় জিনিসটাকে সেটা বলার জন্য বলছিল আমার, যে করতে করতে করতে করতে দেখলাম যে ওই করতে করতেই আস্তে আস্তে মানে অস্বস্তি হতে শুরু করলো জিনিসটা, বারবার মনে হতে শুরু করলো যে মানে আমরা যখন ডিলিউজের পরের দিকের লেখাগুলো পড়ছি বা ডিলিউজের যখন অ্যান্টিওয়েজি পাউস বলে ক্যাপিটালিজম অ্যান্ড সিজোফ্রেনিয়া বলে বইটা তারপরে উল্টোপাল্টা দেখা হলো, ওটা আমি অনুবাদ করতে শুরু করেছিলাম, তখন দেখা গেলো যে এগুলো সবই আসলে আস্তে আস্তে বুঝতে পারলাম ওগুলো আসলে ওখানকার টাইম স্পেসে লেখা, ওগুলো পিওর ফিলোসফির বই নয়, ওগুলো পলিটিক্যাল ফিলোসফির বই, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, এগুলো আমাদের খুব ভালো লাগছে। তার কারণ কি, সেই সময় গ্লোবালাইজেশন সদ্য আসছে এবং সেই গ্লোবালাইজেশনকে এই এই এই পলিটিক্যাল ফিলোসফিগুলো দিয়ে ইয়ে করা হচ্ছে, মানে ঘুরতে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদের ভালো লাগছে খুব, কিন্তু ব্যাপারটা তা নয়, তাহলে ফিলোসফিটা কী? কারণ ওই পলিটিক্যাল ফিলোসফি, ওই সময়ের পলিটিক্যাল ফিলোসফি, তার একটা টাইম স্পেস আছে, আমার টাইম স্পেস আলাদা, কী করা যায়? ফিলোসফির কি ইউনিভার্সাল একটা অ্যাপিল থাকবে না? বিশ্বাস করলাম এখানে একদম ইয়ে বলছি যে থাকবে এই এই এই ভরসাটা, এগুলো কিন্তু প্রিজাম্পশন সব, যে ফিলোসফির একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে, পলিটিক্যাল ফিলোসফি নেই। বলে করতে করতে আমরা তাহলে ঠিক আছে এইগুলোর গোড়ার কথাটা কি, পলিটিক্যাল ফিলোসফিটা কি, তারপরে দেখলাম যে তখন আমার এই ফারাকের দর্শন বা ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন যেটা, ওই বইটা দেখলাম মানে ডেলিউজ নিজেই বিভিন্ন জায়গায় বলেছে বারবার যে ওইটাই হচ্ছে ওর একমাত্র ডুইং ফিলোসফি, অর্থাৎ ও তখন ওইটাতে ও ফিলোসফি করছে, ওটা ওর ফিলোসফির বই, ঠিক আছে। বাকি ওর বিভিন্ন বইগুলো আসলে হয় ওই ওই বইটা লেখার আগের যে কাজ আর কি, যেগুলোর ওপর দাঁড়িয়ে ওগুলো ওই বইটাও লিখেছে, আর অথবা ওই বইটার উপরে দাঁড়িয়ে ও পলিটিক্যাল ফিলোসফি তৈরি করার চেষ্টা করেছে। তার কারণ হচ্ছে ডেলিউজ এমন একটা লোক ছিল, নিজে খুব শান্ত শিশু টাইপের লোক ছিল, ঠিক আছে, কিন্তু মানে ও খুব ঘুরে বেড়াতো না বা খুব যে মিছিলে যেত এরকমও নয়, মূলত পড়িয়েছে সারা জীবন ধরে, অত্যন্ত পাতি লাইফ, কিন্তু ওর বন্ধুবান্ধব সবাই ছিল হচ্ছে অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, এবং ও খুব বন্ধুবৎসল ছিল এবং বন্ধুদের কাছ থেকে ওর সাক্ষর প্রেশার থাকতো যে তুমি দিদেন সিচুয়েশানে ইন্টারভেন করতে পারবে, এরকম কিছু ফিলোসফি লেখো, ফলে ওর টান ছিল ওই দিকটাই বেশি। হ্যাঁ, তো তখন ডিফারেন্স অ্যান্ড ফিলোসফি পড়তে শুরু করলাম এবং ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন পড়তে শুরু করলাম এবং তখন আমি দেখলাম যে ওইটাকে ধরে আমরা চেষ্টা করে দেখি, কারণ ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন বইটার মধ্যে দিয়ে হ্যাঁ যে ও তার যে মানে আমাদের এখানে ফিলোসফির যা চর্চা হয়েছে আর ইউরোপে যা ফিলোসফির চর্চা হয়েছে এই দুটোর কোনো তুলনা হয় না, আমাদের এখানে কিছুই ফিলোসফির চর্চা হয়নি, ঠিক আছে, না, হ্যাঁ, এটা মানে একটা ওয়েল সেটেল ফ্যাক্ট, যদি না নতুন কোনো গ্রন্থ বা ইয়ে হ্যাঁ নতুন করে আবিষ্কৃত হয় বা নতুন করে সেটাকে ফিলোসফি বলে কোনো একটা জিনিসকে ডিফাইন করা হয়, ঠিক আছে। এবার ইউরোপের এই যে রিচ মানে ফিলোসফির যে মানে ধারা আর কি, সমস্ত ধারাকে ধরে ধরে তার একটা ট্রিটাইজ তৈরি করে ওই ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন এই বইটা তৈরি করা হয়েছে, ফলে রিস্কটা এখানটায় খুব কম। কি সেটা হচ্ছে যে আমি অ্যাটলিস্ট যেটা করতে পারবো সেটা হচ্ছে ইউরোপের যে ফিলোসফিক্যাল সমস্ত লিনিয়েজগুলোর যে ট্রিটাইজ, হ্যাঁ, সেইগুলোর সামনে মুখোমুখি আমি দাঁড়াতে পারবো আমি যখন ওইটা করতে শুরু করছি, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে সেটাকে অস্বীকার করতে হবে, আমাকে যদি এখানে কিছু এটা মানে আমাকে যদি মানে আমাদের যদি কিছু তৈরি করতে হয় তাহলে ওটাকে অন্তত অস্বীকার করতে হবে, ঠিক আছে, সেটা একদিক থেকে ভালো, সেটা একদিক থেকে ভেরি গুড বই, হ্যাঁ, মানে এরকমভাবে। এবং ফুকোর একটা আছে আর্কিওলজি অফ নলেজ, হ্যাঁ, মানে সেটাতে স্টাইলটা বলা আছে আর কি, ফুকোর যে হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি সেটারও খুব বড়, আমি হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি পড়িনি, আর্কিওলজি অফ নলেজও পড়িনি, কিন্তু ফুকোর অর্ডার অফ থিংস আর একটা যে মূল থিওরিটিক্যাল বই সেটা আমি বেশ ভালো করে পড়েছি আর কি। তো তাতে করে কি মানে আমাদের কিন্তু নলেজের গোটা জিনিসটা দরকার নেই, নলেজ অনেক মানে নলেজ অনেক একাডেমিক্যাল রিটেন অর্থে অনেক বিস্তৃত, ঠিক আছে, অত মানে আমি দেখলাম যে আগে দরকার নেই, কিন্তু কোনো একটা আমার সুতো চাই যে সুতোটা পুরনো হবে না, মানে আমি কান্ট ধরে তারপরেরগুলো দেখব। ফিলোসফি ক্লাসে যেটা হয় অ্যাকাডেমিক যে কোনো ফিলোসফি ক্লাস শুরু করবে হচ্ছে কান্ট থেকে, শেষ করবে হচ্ছে হয়তো ধরা গেল ফুকোতে, ঠিক আছে, বা শুরু করবে হয়তো অ্যারিস্টটল থেকে শেষ করবে হচ্ছে ফুকোতে, এইরকম। আমরা বরং বা আমি বরং রেদার উল্টোটা একটা মানে কন্টেম্পোরারি জিনিসকে ধরে, হ্যাঁ, যে জিনিসটার মধ্যে ওই পুরোটাকে ইয়ে করা যাবে, আমি বরং পেছন দিকে কাটা শুরু করবো, ঠিক আছে, করতে করতে করতে করতে যাবো এইটা, ঠিক আছে। ডিফারেন্স অ্যান্ড রিপিটিশন, এবার সেটি নিয়ে যখন চর্চা করছি এবং ইয়ে করছি দেখছি যে কিছুটা এগোনো যাবে, তারপরে বাকিটা ধরা যাবে। তার সঙ্গে এরকম নয় যে ইন্ডিয়ান ফিলোসফি, তার সঙ্গে ওদের এনকাউন্টার ছিল না, এখানে যাদের যে কথা লেখা আছে ওদের এনকাউন্টার আছে, প্রত্যেকে মানে এখানে যাদের যাদের রেফারেন্স আছে যেখানে আছে তার এনকাউন্টার আছে, দরকার হলে সেই ধরেই এগোবো, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে আমি বললাম কেন, এইগুলো হচ্ছে আমাদের এই গ্যাদারিংয়ের পূর্বশর্ত। তোমরা কেন এসছো সেটা আমি জানি না, ঠিক আছে, তোমরাই জানো। আমি কেন তোমাদের ডেকেছি সেটা আমি তোমাদের জানি, কেন এর উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে মানে আমার একটা গল্প করার লোক চাই, এইগুলো আমার একটা গল্প করার লোক চাই, এইগুলো আমার একটা চর্চার লোক চাই, গল্পটা যদি আমি বাদ এগুলো নিয়ে মাঝে মাঝে আমি যাতে চর্চা করতে পারি এই এই জিনিসগুলো, ঠিক আছে। কে করবে আমার সঙ্গে, যার সঙ্গে আমার ভালো সম্পর্ক সে করবে, এবং নট নেসেসারি, হ্যাঁ, তাহলে কে করবে, যে যে এই ভাষা এই জার্গান এই মিনিং এই ইয়ে যেটার সঙ্গে যার পরিচিতি আছে, যে একটুখানি পরিচিতি করতে পারছে। কেন কি মানে আমি তোমাকে একটা কথা বললাম ধরা যাক, হ্যাঁ, সেই কথাটা যাতে তুমি বুঝতে পারো এবং তোমাকে যেন সেটাকে আবার ভালো করে বোঝাতে না হয় যে এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, অত কষ্ট করতে পারবো না, কারণ তোমার সঙ্গে আমি খুব সহজে শর্টে আমি ওই জিনিসটা নিয়ে চর্চা করে দেবো, পাবলিক মানে পাবলিকলি আমি যখন একটা জিনিসকে লিখবো তখন তার চেহারা চরিত্র বা ভাষা অন্যরকম হবে, কিন্তু পাবলিকের ভাষায় চর্চা হয় না, এটা আমি একদম মনে করি যে কোনো চর্চা, হ্যাঁ, যেমন ধরো তুমি যখন এখন এগুলো তুমি যখন নিজেদের মধ্যে কথা বলো, ধরা যাক একটা মার্কসিস্ট সার্কেল, সে নিজেদের মধ্যে কথা বলছে, সে তো নিও কনজারভেটিভ কথাটা ব্যবহার করছে নিজেদের মধ্যে কথা বলার সময়, পাবলিকের জন্য যখন একটা কিছু সে লিখছে, সে যদি নিও কনজারভেটিভ কথাটা ব্যবহার করে কেউই বুঝতে পারবে না, হ্যাঁ, কিন্তু তাই বলে কি নিও কনজারভেটিভ কথাটা ব্যবহার করে কথা বলার লোকের দরকার নেই, নিশ্চয়ই আছে, কেন কি তা নাহলে মুশকিল হয়ে যাবে, চর্চাটাই হবে না। তাই চর্চার কিন্তু একটা ক্লোজড অডিয়েন্স লাগে, ক্লোজড ওয়েল ইকুইপড অডিয়েন্স লাগে, এটা কোনো জ্ঞানের কথা নয়, ঠিক আছে, এইটা হচ্ছে রেদার জ্ঞানকে ব্যবহার করার কথা আমার যেটা মনে হয়, ঠিক আছে। অ্যাক্টিভিস্ট হিসেবে তো আমার মনে হচ্ছে এসেন্সিয়াল, কারণ আমি পাচ্ছিলাম না যখন আমি মানে প্রায় সমস্ত কিছু ধরা ছেড়ে দিয়েছি, প্রায় সমস্ত কিছু ধরা ছেড়ে দিয়েছি, যখন আমি ভাবছি যে জাস্ট এম্পিরিক্যাল আউটকামসের ওপর দাঁড়িয়ে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে, যখন আমি মানে তখন আমি দেখছি যে তখন আমার একটা পূর্বধারণার ওপর দাঁড়াতে হচ্ছে আসলে, হ্যাঁ, যে পূর্বধারণা আসলে একটা নলেজ বেসের ওপর দাঁড়িয়ে আছে, অথবা আমাকে চলে যেতে হচ্ছে মানে ওই কংগ্রেস যেটাকে বললাম, হ্যাঁ, এইটা সবসময় আমাকে ওইটার মধ্যে চলে যেতে হচ্ছে, বারবার ওইটার মধ্যে আমাকে পড়তে হচ্ছে, হ্যাঁ, তার ফলেই যখনই আমি একটা ফিলোসফি দরকার পলিটিক্যাল ফিলোসফি দরকার এই এই ধারণাটার মধ্যে যখন আসছি তখনই কিন্তু আমি আবার ঢুকছি ওখান থেকে। তাই জন্য আমার কাছে এখন একটা আমার মানে বারবার বলছি যে পূর্বধারণাটা হচ্ছে আমার কাছে কিন্তু একটা এসেন্সিয়াল হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেগুলোই আমরা করবো, কিন্তু সেটা তুমি কখনোই মানে সে মেটাটা ইকুইপ না হলে কেন আমি জানি না, আমি প্রশ্নটা বলতে করবো না, কেন কি দেখো তুমি যে মাটিটার ওপর দাঁড়িয়ে আছো হয় তুমি ওই মাটিটাকে সরে যেতে পারো, মানে ওই মাটিটা থেকে মানে তুমি বেরিয়ে যেতে পারো আর কি, ধরো ধরো যাক আমার এরকম অনেক মাটি আছে, আমাদের মাটি হচ্ছে আমার মাটি হচ্ছে একটা যে আমি একটা গ্রামের ছিল মানে গ্রাম থেকে আসা ছিল, ঠিক আছে, এটা একটা মাটি হয় আমি ওই মাটিটাকে আমি সরিয়ে দিতে পারি, ঠিক আছে, অথবা আমি ওই মাটিটার উপরে থাকতে পারি, আই ক্যানট জাজ ইট রেদার, হ্যাঁ, ওই মাটিটার উপরে থেকেই আমি বারবার লাখালাফি করতে পারি একটু, পাটাকে তুললাম। যারা আমি যেটা ওই আজাদিতে ইন্ট্রোডাকশনে যেটা লিখেছি আজাদি ডট লাইভে, যে আমার বারবার ওড়ার চেষ্টা, সেই মাটিটা থেকে ওড়ার চেষ্টা। হ্যাঁ, আমার গ্রাউন্ডিং হচ্ছে, মানে ডেলুজের ভাষায় বলতে গেলে আমার গ্রাউন্ডিং হচ্ছে কিন্তু অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, একজন ইন্টারভেন, মানে যে মানে ইন্টারভেন করতে চাই বলে, যে সামনে যদি দেখে যে একটা অন্যায় হচ্ছে, সে কিছুতেই ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে। ঠিক আছে, এইরকম একটা আমার মানে চরিত্র আছে, সেই সেদিকে একটা ক্যাশিং হ্যাঁ, মানে হয়তো ছিল না কোনোদিন, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। মানে এটা হচ্ছে খানিকটা এরকম যে তুমি সমুদ্রের মধ্যে একটা নৌকা নিয়ে, তুমি হঠাৎ তুমি চোখ খুলে দেখছো যে তোমার কাছে একটা নৌকা আছে, একটা এরকম একটা হাল আছে, তুমি একটা সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউ আছে। এখানে তুমি তোমার ওই মানে আমি কেন নৌকায়, আমি কেন সমুদ্রের মধ্যে, আমার কি নৌকায় বা সমুদ্রে থাকা উচিত, এই কোশ্চেনগুলো তুমি করতে পারবে না, ইউ টু সে। ঠিক আছে, অথবা ইউ টু পেরিশ। হ্যাঁ, এইটা হচ্ছে আমার অবস্থানগত একটা পূর্ব, এখান থেকে আমি ভুলও করতে পারি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই জন্যই পূর্ব ধারণাটাকে খুব ক্লিয়ার করে বলিলাম আর কি। ঠিক আছে, এবং আমাকে ওই হালটা দিয়ে, যে হাল আমার হাতে আছে সেই হালটা দিয়েই আমাকে সাঁতার কাটতে হবে। হ্যাঁ, এইরকম একটা মানে অবস্থা। আমি আবারও বলছি, আমার জায়গাটা এইটা, তোমরা কেন এসছো সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমার ইন্টারেস্ট কিন্তু এই জায়গাটা, এই হচ্ছে আমার। আচ্ছা, আর এইখানে লাস্ট হচ্ছে যে কেন দর্শনের শুরুটা কী করে করব, এটা হচ্ছে থার্ড বা ফোর্থ চ্যাপ্টারে আছে। ইমেজ অফ থট বলে থার্ড চ্যাপ্টার, এমনিতে থার্ড চ্যাপ্টারে এই বইটা, থার্ড চ্যাপ্টারে আছে হচ্ছে ওইটা ইমেজ অফ থট। তো কেন আমি ওইটা দিয়ে শুরু করছি, কেন আমি বইটার প্রথম, মানে বইটা যেভাবে শুরু করেছে সেভাবে আমি বইটা শুরু করছি না, কেন কেন আমি ওইটা দিয়ে শুরু করছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ওইটা হচ্ছে সবচেয়ে কী বলবো, ওই বইটার ওপরে, ওইটা বইটা ঠিক মাঝামাঝি জায়গায়। হ্যাঁ, এবং ওই বইটার ওই ওই চ্যাপ্টারটার উপরেই যেন বইটা দাঁড়িয়ে আছে। মানে তোমার এই যে এইটা এইটা, হ্যাঁ, সামনেটা কিন্তু আসল না, এখানটা একটা মানে ওই ভরকেন্দ্র আর কি, ওইটার উপর দাঁড়িয়ে আছে। এবং সেটা আমার আরও রিইনস্টেট হয় যে এটা একদম শুরুতে যেটা আছে, যে বইটা লেখা হয়েছিল 1968 সালে পাবলিশড হয়েছিল ওই সময় লেখা। আর 1994 সালে, মানে মারা যাওয়ার এক বছর আগে, এক বছর না কয়েক মাস আগে, ডেলুজ এর ইংরেজি সবচেয়ে পরে এই বইটা ইংরেজি ট্রান্সলেশন হয়, সবচেয়ে পরে এই বইটা ইংরেজি ট্রান্সলেশন হয়, সবচেয়ে আসল বইটা সবচেয়ে পরে ফ্রেঞ্চ থেকে কিন্তু ইংরেজিটিতে ট্রান্সলেশন হচ্ছে, ভালো করে খেয়াল করো। ওর বাকি সমস্ত বই, হ্যাঁ, কিন্তু আগে ট্রান্সলেশন হয়ে গেছে। ঠিক আছে, এই বইটা পরে হচ্ছে, এই ইংরেজি ট্রান্সলেশন মারা যাওয়ার কয়েক মাস আগে তার ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে ডেলুজ কী বলছে, যে ওই থার্ড চ্যাপ্টারের যে ইমেজ অফ থট, ওইটাই হচ্ছে কিন্তু আমার ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক, খুব স্পষ্ট করে ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছে। তো ফলে আমি ওইটা থেকে মানে ওইটা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন গেল। হিস্টোরিক্যাল প্রিটেক্সট আমি বলবো বলেছিলাম, হিস্টোরিক্যাল প্রিটেক্সট আমি ওটা বলছি না। হ্যাঁ, এটুকুই বলতে পারি যে ফ্রান্সের ওইটা যখন লেখা হচ্ছে 1968 সাল, তখন ফ্রান্স এবং ইউরোপের উত্তাল পরিস্থিতি। হ্যাঁ, মানে মে 68-এর যে মুভমেন্ট, সেই মুভমেন্ট তার আগে তার সময় এই সমস্ত এইটুকুতে চলছে। ঠিক আছে, সেই সময় মানে মানে যাতা অবস্থা ইউরোপের। ঠিক আছে, আমাদের এখানেও কিন্তু সেই 68 মানে হচ্ছে নকশাল আন্দোলনের একদম প্রাকলগ্ন যাকে বলে ওই সময়টা। হ্যাঁ, এখানে একটা অন্য মাত্রা আছে আর কি, এবং মোটামুটি তোমার সারা খাদ্য আন্দোলনের শেষ। হ্যাঁ, ওই ওই সময়টা। তো ফলে হিস্টোরিক্যাল প্রিটেক্সটে দেখতে গেলে যে একটা অ্যাফার্মেটিস্ট বই লেখা বা একটা আশার কথা বলা, এর থেকে ভালো সময় আর হয় না। ঠিক আছে, তো এইরকম একটা সময় কিন্তু এই বইটা পাবলিশ হয়েছে। আর আমি বেশি ইয়ে বলছি না, আর একটা জিনিস বলে দিচ্ছি, জেনারেলি আমরা কিন্তু যে যখনই ফিলোসফির কথা বলি, তখনই কিন্তু আসলে হিস্ট্রি অফ ফিলোসফির কথা বলি। হ্যাঁ, এইটা থেকে কিন্তু সব, এটা একটা রাইডার আমার যেটা মনে হচ্ছে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলি, ফুকো এটা বলেছিল, তার আগে নিশ্চয় এটা বলেছিল, তার আগে কান্ট এটা বলেছিল, তার আগে অ্যাবসলুট এটা বলেছিল। এটা কি ওরা বদমাইশি করে বলে সব লোকে? না, ইতিহাসের ব্যাপারটাই এরকম, বা এই দর্শনের ব্যাপারটাই এরকম। হ্যাঁ, দর্শন কিন্তু দর্শনের তো ওরকম কোনো মানে বিজ্ঞান নয় তো যে আসলে এই যে এইটা মানে তার কোনো ওই যে হ্যাঁ তৈরি করা, হ্যাঁ হ্যাঁ, তো ওই ওই এই জিনিসটা কিন্তু এইরকম। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব হিস্ট্রি অফ ফিলোসফি হ্যাঁ এইভাবে জিনিসটাকে না দিই। হ্যাঁ, আমরা চেষ্টা করব যতদূর সম্ভব মানে র টেক্সটের মধ্যে চলে যাব। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব প্রায় নিচ্ছে বা এই নিচ্ছের যে ফলোয়াররা ছিল তাদের যে লেখার স্টাইল মানে প্রায় সেই জায়গায় চলে যাবে যেখানে প্রায় সারমনের মতন মনে হবে কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, মনে হবে যেন প্রায় স্যার ইন্ডিয়াতে কী বলে অ্যাফোরিস্ট না কি একটা স্টাইল বলে আর কি, হ্যাঁ এক ধরনের স্টাইল, প্রায় সেই রকম একটা জায়গায় আমরা মানে চলে যাওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, মানে টেক্সটে এমনভাবে চলে যাবো। হ্যাঁ, তোমরা কেউ যদি নিচ্ছের উইল টু পাওয়ার পরে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। হ্যাঁ, এরকম করে শুরু করছে যে ভালো লোক জন্মেই ভালো হয়। ঠিক আছে, কেন কী কোথেকে এলো ওইসবের কোনো ব্যাপারই নেই, একদম একটা স্টেটমেন্ট এরকম ভাবে প্রায় আমরা ওই জায়গায় ওই রেঞ্জে আমরা চলে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মানে মানে মানে ওই কিন্তু আমরা ওখানে যাবো না পুরো। ঠিক আছে, অতটা মানে আমি বলবো যে অতটা অ্যাফোরিস্ট জায়গায় আমরা পৌঁছবো না, হ্যাঁ কিন্তু আমরা প্রায় ওরকম একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথমেই এইটা কেন কি দেখো যুক্তি তর্ক এই জিনিসগুলো মানে এই এইখানেই হচ্ছে একটা মানে আমি তো নিজে ফিলোসফির ছাত্র নই একদম, আমি নিজে হচ্ছে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আসলে সায়েন্সের ছাত্র। ঠিক আছে, ফলে আমাদের সবসময় কী কেন হ্যাঁ এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে দিয়ে দিয়ে যাওয়া মানে আমাদের অভ্যাস, সেইখান থেকে ফিলোসফির ব্যাপারটা কিন্তু সেরকম নয়, ওরকম মানে ওই ওই রিজনিংয়ের ওপর ব্যাপারটা নয়। ঠিক আছে, ফিলোসফির ব্যাপারটা একটা অন্য মানে জিনিস আছে আর কি। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে এটাকে সবসময়ই মানে ওই দিকে ঠেলতে আর কি। এইবার আমি জিনিসটার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এই এইটুকুতে কারো কি প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে করবে, কোনো মানে আপত্তির ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক আছে, দর্শনের পূর্ব ধারণা, দর্শনের শুরুটা হবে কোথেকে। ঠিক আছে, প্রথমে একটু পড়ি তারপরে সেইটাকে ইয়ে করবো, এবং এইভাবেই কিন্তু হবে মানে আমার যে সিলেক্ট কিছু নোটস নেওয়া বাংলা অনুবাদ সেগুলো ওরকম হবে। হেডিং আমি করেছিলাম হচ্ছে বিষয়গত আর বিষয়গত পূর্বধারণা বাদ সাধন। তো দর্শনের আর মূল হেডিং হচ্ছে দর্শনের শুরুটা কী দিয়ে করা হবে, আদৌ কি শুরু করা যায়, সাবহেডিং হচ্ছে বিষয়গত আর বিষয়গত পূর্বধারণা বাদ সাধন। ঠিক আছে, শুরুরও তো শুরু আছে, শুরুরও তো শুরু আছে, তারও শুরু আছে, এরকম করতে করতে একটু আগেই বললাম যে দর্শনের ক্ষেত্রে পূর্বধারণা কী হবে। এখানে দুটো জিনিস মানে শুরু করতে বাধা দেয়, কারণ তুমি একটা জায়গা থেকে শুরু করবে কোনো একটা ফিলোসফি, তোমাকে বলবে দেখ তুমি ওই জিনিসগুলো ধরে নিচ্ছ, তাহলে ওইগুলোকে আগে ব্যাখ্যা করো। ঠিক আছে, ধরে নেওয়া পূর্বধারণা মানে ধরে নেওয়া, ধরে নেওয়া দুটো দিক আছে, একটা হচ্ছে অবজেক্টিভ ধরে নেওয়া। হ্যাঁ, যেমন ধরা যাক আমি বিজ্ঞানের যে এর ক্ষেত্রে শুরু করলাম যে বিজ্ঞানের বিজ্ঞানে আমি এইভাবে বলছি যে বুঝতে সুবিধা হবে যে সূর্য পৃথিবীর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে যে কোনো একটা। ঠিক আছে, এখান থেকে আমি শুরু করে নিলাম, ওইটা কী হলো ওইটাই কিন্তু আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে না। হ্যাঁ, ব্যাখ্যা করলাম না, তাহলে ওটা পূর্বধারণা হয়ে গেলো, সোজা কথা হচ্ছে এটা ধরে নেওয়া হয়ে গেলো যেটা ধরেছি। এটাকে কী পূর্বধারণা বলে, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ পূর্বধারণা। অবজেক্টিভ মানে বিষয়গত। ঠিক আছে, একটা বিষয়কে কোনো একটা জিনিসকে আমি একটা আমার আগের ধরে নেওয়া হিসেবে রেখে দিচ্ছি, সেটাকে আমি ব্যাখ্যা করছি না। হ্যাঁ, আমরা বিজ্ঞানে যেটাকে বলি না স্বতঃসিদ্ধ, হ্যাঁ ওইটা। ঠিক আছে, মানে যে নিজেই নিজের জায়গা থেকে সিদ্ধ। হ্যাঁ, আমার কোনো ওটার আমার এইটার মধ্যে ওইটার কোনো ব্যাখ্যা নেই। যেমন এরকম আমরা পার্টির থিওরিতে এটা পাই, ধরো একটা পার্টি তার আন্ডারে থেকে একটা থিওরি তৈরি করা হচ্ছে, সে কী করবে, সে প্রথমে পার্টি জিনিসটাকে ওই থিওরিটার বাইরে রাখবে। এটা স্বতঃসিদ্ধ যে পার্টি, কমিউনিস্ট পার্টি থাকবে বা সামথিং একটা কিছু পার্টি থাকবে, ওইটা স্বতঃসিদ্ধ। তারপরে এবার তাতে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম চলবে নাকি সেন্ট্রালিস্ট ডেমোক্রেটিজম চলবে নাকি কী চলবে, সেটা পরের ব্যাপার, কিন্তু পার্টিটা থাকবে, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ। ঠিক আছে, মার্ক্সবাদীদের ক্ষেত্রে যেটা হয় প্রবলেম হয় যে সে প্রথমে ধরে নিল যে মাও স্বতঃসিদ্ধ, মাওকে আমি কোশ্চেন করব না, প্রচণ্ড কোশ্চেন হলো যে না করা যাচ্ছে না, লেনিন স্বতঃসিদ্ধ, লেনিনকে আমি কোশ্চেন করব না, আমি যা থিওরি করবো পোস্ট লেনিন, লেনিনকে আমি রেফারেন্স ফ্রেম হিসেবে ধরে নেব, লেনিন যা বলেছে এবং মাও লেনিন থেকে এখানে ডিভিয়েট করেছে, ঠিক আছে, বা যদি বসু এখান থেকে লেনিনের থেকে ডিভিয়েট করেছিল, লেনিন স্বতঃসিদ্ধ, লেনিনকে আমি কিন্তু আমার আমি যে থিওরি চর্চা করছি তত্ত্ব চর্চা করছি সেখানে লেনিন কোশ্চেন নয়। এরকম করতে করতে মার্ক্সবাদীরা যেখানে গিয়ে আটকে যায় সেটা হচ্ছে না ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, এইটাকে কোশ্চেন করা যাবে না, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম এই যে মানে দর্শন বা তত্ত্ব সেটা হচ্ছে আমার স্বতঃসিদ্ধ, তারপরে ওইটা রেফারেন্সে বিচার করবে। দর্শনের ক্ষেত্রে দর্শন তো এবার দর্শনের ক্ষেত্রে এসব কিছু আসলেই প্রশ্ন আসবে যে ব্যাপারটা কি দাঁড়াবে। সবচেয়ে কঠিন যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল, হ্যাঁ, যে কান্ট কি স্বতঃসিদ্ধ, হিগেল কি স্বতঃসিদ্ধ বা সামথিং এরকমভাবে, অ্যারিস্টটল স্বতঃসিদ্ধ তাহলে, হ্যাঁ, মানে কেউ একজনকে আমি কীভাবে আমি এগোবো হিস্টোরিক্যালি, আমি এগোবো এই যে এই পূর্ব ধারণা এই ধরে নেওয়া এই জিনিসটা আছে। তো এখানে হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে বিষয়গত বা অবজেক্টিভ, আর আরেকটা হচ্ছে বিষয়গত বা সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টিভ মানে কি, সেটা হচ্ছে কোনো একটা বিষয় ওরকমভাবে ধরে নিচ্ছি না, কিন্তু আমার একটা উচ্চ পূর্ব ধারণা আমার নিজের মধ্যে রয়ে যাচ্ছে। ধরা যাক আমি যখন বিষয় লিখি, আমি যখন লিখছি আর কি, তখন আমি আলাদা করে ঘোষণা করে দিলাম না যে আমরা এই জিনিসগুলো ধরে নিচ্ছি, বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম আলাদা করে ঘোষণা করে দেওয়া হয় যে আমি এই জিনিসগুলো ধরে নিচ্ছি, এরকম আমি দর্শন যখন লিখছি যখন ফিলোসফি তখন আমি আলাদা করে অনেক কিছু ধরছি না, ঠিক আছে, এরকম একটা, কিন্তু আমি মনে মনে একটা কিছু ধরে নিচ্ছি এইরকম, ঠিক আছে। সেইটা হ্যাঁ, সেইভাবে ইউনিভার্সালিটি নেই, মানে ওরকম সার্বজনীনতা নেই জিনিসটা। কিন্তু আমি যখন একটা ফিলোসফি লিখতে শুরু করছি, ধরা যাক আমি লিখছি, ধরা যাক দেকার্তে লিখছে, দেকার্তে কি করছে, দেকার্তে হচ্ছে ওই অবজেক্টিভ যে পূর্ব ধারণা সেগুলোকে বাতিল করছে, বাতিল করে কোথায় গিয়ে পৌঁছচ্ছে, বাতিল করে পৌঁছচ্ছে হচ্ছে হ্যাঁ কগিটো দিয়ে, কগিটোর ধারণায় গিয়ে পৌঁছচ্ছে, তাই না। তো এই যে আমি মনে করি, ঠিক আছে, এইটা দিয়ে শুরু করা যায়, হ্যাঁ, এইটা হচ্ছে যেমন ধারণা যাই হোক না কেন সবাই জানে কাকে বলে স্ব বা আত্ম, সেলফ কাকে বলে সবাই জানে, কাকে বলে চিন্তা করা এটা সবাই জানে, ঠিক আছে, আর কাকে বলে অস্তিত্ব। তাই যখন আমি বলে করি বলছি যে আমি মনে করি, তাই দিয়ে শুরু করা যায় এইটাতে যখন আমি ভাবছি, ঠিক আছে। এইবার আমি মনে করি দিয়ে তুমি যদি শুরু করো তাহলে তুমি পুরো দর্শন তৈরি করে ফেলবে, তৈরি করে ফেলে তারপর শেষে গিয়ে ওই আমি মনে করি আর একবার হবে, মানে আবার তুমি কোথায় গিয়ে পৌঁছলে হচ্ছে একটা সার্কুলার লুপের মতো, ওই তোমার আমি মনে করি আমি মনে করি আমি মনে করি এরকম করে তুমি একটা সার্কুলার লুপে ঘুরছো, মানে যে কোনো ফিলোসফিকে তুমি ডিসকার্ড করে দিতে পারো ও যেটা বললো সেইটা দিয়ে আমি মনে করি, হ্যাঁ, ফলে আমি মনে করি এইটা কিন্তু কোনো ফিলোসফার, হ্যাঁ, শুরুর যখন যখন শুরু করবে তখন তার মধ্যে একটা ইমপ্লিসিট থাকছে হচ্ছে এই আমি মনে করি কথাটা, কিন্তু হয়ে যাচ্ছে এই এই এই জিনিসটা আমি মনে করি। আমরা কিন্তু সবসময় এই কথাটা বলি, এই কথাটা বলার দরকারও হয় আমি মনে করি, এরকম কিন্তু এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে, কিন্তু আমরা কি আমি এই এইটার মধ্যে দিয়ে আমরা কী করতে চাইছি, আমরা একটা মানে পূর্ব ধারণার কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করছি, সাবজেক্টটি পূর্ব ধারণার কনসেপ্টটাকে আমি মনে করি, সেখানে সেলফ আছে, আমি আছে, আনডিফাইন্ড, মনে করা বা চিন্তা করা বা থিঙ্ক ভাবা আছে সেটা আছে, চিন্তা করি, ঠিক আছে, এই ধরনের জিনিস, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার প্রচণ্ডভাবেই এই গোটা জিনিসগুলোই মানে ইয়ের মধ্যে আছে। এবার তাতে করে কি হয়, মানে এটার প্রবলেমটা কি, যে যখন আমি আমি মনে করিতে পৌঁছচ্ছি, তুমি ভালো করে ভেবে দেখো তখন আমি মনে করি কি করে, এরকম একটা আমি মনে করিতে যদি সার্কুলারে গিয়ে পৌঁছ মানে গিয়ে পৌঁছই বা দর্শনকে আমি যদি এইভাবে ইয়ে করি, সেটা হচ্ছে যে এ তারপর এ তারপর এ তারপর এ, তুমি ভেবে দেখো তুমি কখনোই শুরু করতে পারছো না, তুমি যখনই শুরু করো, একটু আগে বললাম যে তোমাকে বারবার পিছোতে হচ্ছে, কান্ট সত্য, বা তার আগে এরকম করতে করতে অ্যারিস্টটল সত্য, বা তার আগে এরকম একটা এরকম একটা কোনো একটা জায়গায় একটা তোমাকে একটা দাঁড়াতে হচ্ছে। ফলে তুমি কখনোই শুরু মানে ইন রিয়েল টার্মে কিন্তু শুরু করতে পারছো না। তার ফলে চলো ফিলোসফি শুরু করি, এটা যদি কেউ বলে সে আসলে শুরু করতে পারছে না। হ্যাঁ, তোমার কোনো শুরু নেই, এইরকম একটা জায়গায় পৌঁছচ্ছো তুমি, কোনো তুমি কখনোই শুরু করতে পারছো না, এরকম একটা জায়গায় পৌঁছচ্ছো, কিন্তু তো হওয়ার কথা না। ঠিক আছে, তুমি তাহলে কি তুমি শুরু করতেই পারো না? তুমি কি রিয়েল টার্মে পুনরাবৃত্তি করতে পারো না? কথাটা হচ্ছে এইখানটাই আসবে, পুনরাবৃত্তি মানে কি? শুরুটাই পুনরাবৃত্তি, কারণ কেউ একজন শুরু করেছিল, আবার তুমি শুরু করছো। তুমি যদি সত্যি সত্যিই শুরু করো, যে কেউ একজন শুরু করেছিল, তুমি যদি সত্যি সত্যিই শুরু করো, তাহলে ওটা তুমি সত্যিকারের মানে একদম সত্যিকারের পুনরাবৃত্তি করলে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর তুমি যদি কেউ একজন শুরু করেছিল এইটাকে যদি তুমি ওইটাকে যদি তুমি রেখে দাও, তাহলে তুমি সত্যিকারের শুরু করলে না, তোমার ওটা আসলে শুরু করা হলো না। প্রশ্নটা হচ্ছে যে আমরা কি সত্যি সত্যি পুনরাবৃত্তি করতে পারি, এই কোশ্চেনটাও চলে আসছে। হ্যাঁ, এই জায়গাটা মানে শুরু কি পুনরাবৃত্তিতে সক্ষম? দাদা, এইভাবে আমরা ওই যে বললাম না অ্যাফোরিস্ট টেক্সটের দিকে যাব, শুরু কি পুনরাবৃত্তিতে সক্ষম? হ্যাঁ, ও খুব অ্যাফোরিস্ট টেক্সট বলে কিন্তু এই আমাদের ইয়ে পর্ণ, শুরু কি পুনরাবৃত্তিতে সক্ষম? এইটা হচ্ছে আমাদের মানে এই কেন আমাদের এই পূর্ব ধারণা বা প্রাক ধারণা বা ধরে নেওয়াগুলোকে প্রশ্ন করতে হয়, এই জায়গায় পৌঁছানোর জন্য, এই কোশ্চেনটার উত্তর খোঁজার জন্য, উত্তর দেওয়ার জন্য এই কোশ্চেনটাকে, শুরু কি পুনরাবৃত্তিতে সক্ষম? বিষয়গত পূর্ব ধারণা সবচেয়ে নিরীহ এবং নির্বোধ রূপ, এটা তো সবাই জানে। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে যদি একটা হোমওয়ার্ক বা ওই হিসেবে যদি করা হয় সেটা ভালো হয়, যে এখানে দেখবে ব্র্যাকেটে লেখা আছে, দেকার্তে বিষয়গত পূর্ব ধারণাগুলি অস্বীকার করলেও বিষয়গত পূর্ব ধারণা এড়াতে পারেননি। ঠিক আছে, এবার এইটা মানে কি? এইটা হচ্ছে একটু নেট ঘাটলেই জিনিসটা পাওয়া যাবে আর কি, আমিও যে খুব পড়েছি তা নয়, ফলে তোমরা যদি কেউ এটা মানে ইয়ে করতে পারো মানে তৈরি করতে পারো, তাহলে সেটা আমারও কাজে লাগবে। যে কথা হচ্ছে এইটা, ঠিক আছে, এই জন্য দেকার্তের সমালোচনা করলেও হেগেলও ওই বিষয়গত পূর্ব ধারণা এড়াতে পারেনি। হেইডেগারও প্রাক অন্টোলজিক্যাল অস্তিত্বের বোঝাবুঝিকে পেরে এনেছে। ঠিক আছে, এই সবগুলোই এক ধরনের মানে এগুলো কী বলতে চাওয়া হচ্ছে এবং এগুলোর রেফারেন্স কী আসলে, এই এগুলো তো আমার বেশ কিছুটা এমনি এমনি অনুবাদ করা আছে। ডিলিউজের স্টাইলটা ছিল যে ডিলিউজ খুবই ইন্টারপ্রেট করত, এত মানে স্টাইলিস্ট ওর ইন্টারপ্রিটেশন ছিল, তুমি হয়তো একটা টেক্সট পড়ছো তোমার মনে হচ্ছে, তুমি মানে 10 বার পড়লে তবে বুঝতে পারবে যে ডেলিউজের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ঠিক ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে যে খুব ভালো স্কলার যারা তারা ওরকম করতে পারে। হ্যাঁ, আমরা সবাই ওগুলো করতে পারি না, তুমি একটা টেক্সট পড়লে এরকম তুমি আবার এক লাইনে জিনিসটা বলবে যে ও এটা বলতে চেয়েছে, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে না না ও কোথায় এটা বলতে চেয়েছে, তুমি যখনই ওটাকে পড়ছো বারবার তখনই তুমি বুঝতে পারছো যে না না ও ওটাই বলতে চেয়েছে। পরের দিকে তোমার যেটা হবে যে ওই এক লাইনটা না পড়েও তুমি বুঝতে পারবে যে ওটার মধ্যে থেকে ও ওটাই বলতে চেয়েছে। হ্যাঁ, ওই জায়গাটায় এই যে এইভাবে ইন্টারপ্রেট করে ছেনে বের করে আনা, তো ফলে আমাদের এই এই এই জায়গাগুলো এই যে এক লাইনে বলে দেওয়া, এটা ও ইংরেজিতে মানে মূলর ফ্রেঞ্চ বা ইংরেজিতেও কিন্তু অরিজিনালি ওইভাবেই করেছে, এক লাইনে বলে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এই ডিফারেন্স অ্যান্ড রিপিটিশনের জায়গায় জায়গায় বারবার আছে। ডিফারেন্স অ্যান্ড রিপিটিশনে প্রায় কোনো কোট নেই, মানে একদম কোট যেখানে করেছে বিশাল বড় করে করেছে, কিন্তু এরকম জাস্ট ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে বিষয়গত পূর্ব ধারণা সবচেয়ে নিরীহ নির্বোধ রূপ, এটা তো সবাই জানে। এই যে কথাটা, এটা তো সবাই জানে। হ্যাঁ, এভরিবডি নোজ দিস, ইংরেজিটা এরকম। হ্যাঁ, তো এটা তো সবাই জানে। এই যে এটার দেখো, এই তুমি যখন বলছো যে এটা তো সবার জানে, আমি একবার পড়ে নিয়ে তারপর বলছি। হ্যাঁ, এর রূপটা হলো এটা তো সবাই জানে, এতে প্রাক দর্শন পূর্ব ধারণা এটা তো সবাই জানে কেউ এটা অস্বীকার করতে পারবে না। তাই দার্শনিক যখন বলেন আমি চিন্তা করি তাই আমি আছি, তখন তিনি ধরে নেন সবাই জানে থাকা মানে কি আর চিন্তা করা মানে কি। সবাই জানে, কেউ অস্বীকার করতে পারবে না, এ হলো প্রতিনিধিত্বের রূপ, প্রতিনিধির বাচন। যখন দর্শন এই পূর্ব ধারণাটিকে নিয়ে শুরু করে তখন সে দাবি করতে পারে তার সরলতা, সে তো কিছুই আগে থেকে ধরে নেয়নি, অবশ্যই মূল ব্যাপারটা ছাড়া, যা হলো এটা তো সবাই জানে। সে নিজে কিছু ধরছে না, কিন্তু সে বলছে যে এটা তো সবাই জানে। ওই যে বললাম না, ধরা যাক সবাই কি জানে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এক সময় আমাদের সায়েন্সে বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় ধ্রুব ধারণা ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কেউ কোশ্চেনই করতো না, কেন এটা তো সবাই জানে, আমি তার অ্যানালজির জন্য বললাম আর কি, এটা তো সবাই জানে। এইটা হচ্ছে আমার খুব বেসিক পূর্ব ধারণা, অবজেক্টিভ পূর্ব ধারণা বা বিষয়গত পূর্ব ধারণা, যে এটা বিষয়গত পূর্ব ধারণা কি, এটা এটার ওপর জোর, এটা তো সবাই জানে, এটা এটা এটার ওপর যখন জোর তখন হচ্ছে সেটা বিষয়গত পূর্ব ধারণা। ঠিক আছে, দেখো একটা টেক্সটে একটা বাচনের মধ্যে কীভাবে আসছে, সবাই জানে এটা কি, দিলুজ কিন্তু বারবার আমাদের কর্নার করেছে হচ্ছে তুমি সাবজেক্টিভ পূর্ব ধারণা এই জায়গাটার দিকে যাও, সাবজেক্টিভ ধরে নাও কি সবাই জানে। দেখো তুমি যখনই বলছো এভরিবডি নোজ দিস, এভরিবডি নোজ, এভরি যেই বলছো তুমি সবাই জানে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে কোশ্চেন পারি কী করে তুমি জানলে সবাই জানে, সবাই কি তোমাকে বলেছে যে সবাই এটা জানে, তুমি কিন্তু আসলে সবাই জানে এইটা বলার মতো। তাই বলে আমি বারবার বলছি আমরা যে সবাই জানে কথাটা ব্যবহার করবো না তা নয়, ঠিক আছে, কিন্তু পূর্ব ধারণার স্টাইলটা বলবো সবাই জানে। কী করে জানলে তুমি সবাই জানে জানো না, তুমি তাহলে সবাই জানে তুমি ওটা ধরে নিচ্ছ, ধরে নিচ্ছ যে তুমি যে কথাটা বলছো বা যাই হোক তুমি একটা সবাই জানা বলে একটা কিছু জিনিস আছে, ঠিক আছে, যে সবাই জানাটা হচ্ছে একটা প্রতিনিধিত্বের এক ধরনের মানে উপস্থাপন, হ্যাঁ সবাই এই কথাটা, সবাই এই কথাটা, এভরিবডি এই কথাটা, এটা তোমার উপস্থাপন আর কি। হ্যাঁ এইটা হচ্ছে ধরো ওরাল ওরাল লিটারেচারে ট্রুথ ক্লেম করা, হ্যাঁ মানে গিয়া টু আফ্রিকায় ধরো যেভাবে বংশ পরম্পরা ওরা মানে ইতিহাসটা ধরে রাখছে, মানে কলোনাইজাররা ওখানে গিয়ে যখন মানে ওদেরকে ইনফিরিয়র করার চেষ্টা করছে, নিজের সিকিউরিটি প্রতিষ্ঠা করতে চাইছে, তখন বলছে তোমাদের হিস্ট্রি আছে যে তোমরা তাদের সিভিলাইজড নও, ওরা বলছে আছে কীভাবে আছে না এইভাবে ওই ওরাল পারফরমেন্সের মধ্যে দিয়ে, এটা তো কোনো মানে ইতিহাসের ঠিক রাস্তা হলো না, কারণ এখানে ডকুমেন্টেশন কোথায়, আর্কাইভ কোথায়, তো মিথ্যাও বলতে পারে, ভুলে যেতে পারে, অন্য কিছু বানিয়ে বলতে পারে, এই ট্রুথ ক্লেমিং এটা একটা বিলিফ সিস্টেম, এই বিলিফ সিস্টেমটা থেকে মানে অন্য একটা বিলিফ সিস্টেম ওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে সত্য বলে দাবি করা হচ্ছে, এই ট্রুথ ক্লেমিংটা হচ্ছে তার পরের ট্রুথ ক্লেমিং হচ্ছে, মানে কোথা থেকে কী বলি, যাই হোক ঠিক আছে, আমরা মানে জিনিসটাকে মানে জিনিসটাকে ধরতে পারছি কি না, হ্যাঁ মেটাফিজিক্যালি ধরতে পারছি কি না সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ মানে হতেই পারে যে আমরা জিনিসটা বলতে পারবো না, আর্টিকুলেট করতে পারবো না, কিন্তু আমি জিনিসটাকে বুঝতে পারছি কি না, হ্যাঁ সেইটা আমার মনে হয় যে আমরা যখন এই চর্চাগুলো করবো সেটার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ, আর্টিকুলেশনের ব্যাপারটা পড়ে, আমি কীভাবে সেটাকে আমার বোঝাটাকে কীভাবে আর্টিকুলেট করবো সেটা পড়ে, তাই বোঝা যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না তাহলে কিন্তু বারবার এটা নিয়ে মানে ইয়ে করা দরকার, সবাই জানে কেউ অস্বীকার করতে পারবে না, এ হলো প্রতিনিধিত্বের রূপ, প্রতিনিধির বাচন, যখন দর্শন এই পূর্ব ধারণাটিকে নিয়ে শুরু করে তখন সে দাবি করতে পারে তার সরলতা, সে তো কিছুই আগে থেকে ধরে নেয়নি অবশ্যই মূল ব্যাপারটা ছাড়া যা হলো এই বাচনের রূপটি, তারপর সে নীতিবাগীদের বিরুদ্ধে দাঁড় করায় নির্বোধকে, বিশারদদের বিরুদ্ধে দাঁড় করায় সুমতিকে, ঠিক আছে, উপচে পড়া বৌদ্ধতার বিরুদ্ধে সুইচ্ছাকে, ঠিক আছে, মানে বৌদ্ধতা মানে কি মানে মানে বিশাল বৌদ্ধা এলেন আর কি, ঠিক আছে ওই রকম তার বিরুদ্ধে দাঁড়ায় হচ্ছে সুইচ্ছাকে, হ্যাঁ সমসাময়িক মূলধারা দিয়ে বিকৃত হয়ে যাওয়া মানুষের বিরুদ্ধে কেবল স্বাভাবিক চিন্তা করার সক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ কি দিলুজ কিন্তু এইগুলোর একটারও পক্ষে দাঁড়াচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ সেই দিক থেকে আমি বলছি যে ইম্পর্টেন্ট, হ্যাঁ নীতিবাগীদের বিরুদ্ধে দাঁড় করায় নির্বোধকে, ঠিক আছে, বিশারদের বিরুদ্ধে দাঁড় করায় সুমতিকে, হ্যাঁ সুমতি তোমার একটা মানে ইয়ে যেভাবে আমরা বলি, হ্যাঁ উপচে পড়া বৌদ্ধতার বিরুদ্ধে সুইচ্ছাকে, দিলুজ এগুলো কোনোটাকেই পূর্ব ধারণার জায়গায় কিন্তু এগুলোর পক্ষে দাঁড়াচ্ছে না, মানে তোমার সুমতি আছে সেই সব মানে থাকলেই হবে এরকম কিছু নেই, হ্যাঁ সমসাময়িক মূলধারা দিয়ে বিকৃত হয়ে যাওয়া মানুষের বিরুদ্ধে কেবল স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা সক্ষমতা সম্পন্ন ব্যক্তি, দার্শনিক এবার নির্বোধের পক্ষ নেয়, কেন সে পূর্ব ধারণাহীন মানুষ, ঠিক আছে, বাস্তবে সুমতি কিন্তু বিশারদের থেকে কম কিছু পূর্বধারণা নেই, তারটা কেবল অন্যরকম। সুমতি আর বিশারদের মধ্যে তফাতটা তাহলে কী দাঁড়ালো, সেটা হচ্ছে যে বিশারদ যেমন একটা পূর্বধারণা, হ্যাঁ, ও যেমন বলছিল জ্ঞানের যে ইয়ে, সুমতিও আর একটা পূর্বধারণা মাত্র, রূপটা আলাদা, হ্যাঁ, উজ্জ বা বিষয়ী রূপে, তারটা কেবল অন্য রকম। সুমতিটা কি, সেটা হচ্ছে উজ্জ বা বিষয়ী রূপে, প্রাইভেট, পাবলিক নয়, চিন্তার স্বাভাবিক সক্ষমতা রূপে, যার জন্যই দর্শন দাবি করে শুরু করা। আচ্ছা, চিন্তার স্বাভাবিক সক্ষমতা, ঠিক আছে, এটাও কিন্তু একটা পূর্বধারণা। হ্যাঁ, এবার বললো যে আমি তাহলে এবার শুরু করে দিচ্ছি, ঠিক আছে, এবং কোনো পূর্বধারণা ছাড়া শুরু করা, শুরু করছে পূর্বধারণার সাথে, সে কিন্তু বলে দিচ্ছি তার সঙ্গে তবে নয়। এবার বিষয় এবার হচ্ছে যে এবারও ধরছে যে কেন এগুলো পূর্বধারণা নয়। বিষয়গত পূর্বধারণা, চিন্তা হলো স্বাভাবিক শারীরিক সক্ষমতা এবং চিন্তা উন্নতশীল চিন্তা সুইচ্ছার বশবর্তী, তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে। মানে আমরা যখন একটু পড়বো জিনিসটা তখন পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, চিন্তা হলো স্বাভাবিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, চিন্তা হচ্ছে হেড, মানে এরকম মাথা উঁচু করা একটা জিনিস, চিন্তা একটা উঁচু জিনিস, চিন্তা ভালো জিনিস, প্রথম কথা হচ্ছে চিন্তা ভালো জিনিস। হ্যাঁ, আমরা যদি আরও বাংলা করে বুঝি, হ্যাঁ, এবং চিন্তা সবসময় সুইচ্ছার বস বসে, মানে যে চিন্তা করছে তার নিশ্চয়ই কোনো একটা সদিচ্ছা আছে। অনেকেই এইভাবে বলতে ভালোবাসে যে এটা তো আছে, এখানে হচ্ছে আগের কথাগুলোকে আমি যেটা বললাম সেটা একটু ব্যাখ্যা করা আছে। অনেকেই এইভাবে বলতে ভালোবাসে যে এটা তো প্রত্যেকেই জানে, এটা তো সবাই চেনে, অথবা কেউই এটা অস্বীকার করতে পারে না। হ্যাঁ, এই বিজয়োক্তি এতটাই সুদূরপ্রসারী যে যে কোনো অন্য স্বর প্রত্যুত্তর করতে পারে না, এই বলে যে তার হয়ে এভাবে কথাটা বলে দেওয়া যায় না, ঠিক আছে, এবং সে অস্বীকার করছে, অথবা তার নামে যারা কথা বলছে সে তাদের চেনে না। সোজা কথা হচ্ছে এইটা, সবাই জানে, মানে এমন জোরে বলা হয় এটা তো সবাই জানে, যে কেউ বলতেই পারছে না তাকে যে না আমি তো জানি না, এরকম একটা জায়গায় মানে চলে যাচ্ছে। দার্শনিক শক্তি আরও অনেকটা নির্মমভাবে, সে যা সার্বজনীন গ্রাহ্যতা বলে প্রস্তাবনা করে, অর্থাৎ সে যা এটা তো সবাই জানে বলে প্রস্তাবনা করে, হ্যাঁ, তা হলো কাকে বলে ভাবা, সত্তা এবং সৎ। ওই একটু আগে যেটা বললাম যে থিঙ্কিং বা ভাবা এইটা সবাই জানে, হ্যাঁ, অস্তিত্ব বিং সেটা সবাই জানে, এবং স্ব সেলফ এটা সবাই জানে। অন্যভাবে বললে কোনো বিশেষ এটা বা ওটা নয়, কিন্তু সাধারণভাবে প্রতিনিধিত্ব বা গ্রাহ্যতার রূপটি, এই রূপটির অবশ্যই একটি অন্তর্বস্তু আছে, তবে তা খুব নির্মল অন্তর্বস্তু অথবা উপাদান, সেটি হলো কেবল একটি পূর্বধারণা, হ্যাঁ, যে চিন্তা হলো শারীরিক সক্ষমতার এক স্বাভাবিক অনুশীলন। তাহলে দেখো যে সবাই চিন্তা করতে পারে, চিন্তাটা সবাই করতে পারে, দার্শনিক এইখানটায় একটা ইমপ্লিসিট বা ভেতর ভেতর সুস্থ উচ্চ একটা পূর্বধারণা করে নেবে, ঠিক আছে, যে সবাই চিন্তা করতে পারে। হ্যাঁ, প্রথম এটা একটা মানে শারীরিক ব্যাপার, ফিজিক্যাল ব্যাপার, হ্যাঁ, চিন্তা করাটা এরকম, এবং যে চিন্তা করতে পারছে না সে আসলে ফিজিক্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, তার একটা প্রবলেম আছে আর কি, এরকম একটা জায়গায় ইমপ্লিসিটলি সে ধরে নিচ্ছে আর কি। চিন্তা করার স্বাভাবিক সক্ষমতা বলে একটা ব্যাপার আছে, তার সত্যাভিমুখী, তার সত্যের দিকে, মানে চিন্তা সবসময় সত্যের দিকে যাবে, এগুলো কিন্তু যখন বলা হচ্ছে তখন কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফির এগুলো ক্রিটাইজ এক একটা, ঠিক আছে, ওয়েস্টার্ন ফিলোসফি বিভিন্ন সময় এই ধরনের ক্লেম করতে করতে গেছে পূর্বধারণা হিসেবে, ঠিক আছে, আমার কোনো পূর্বধারণা নেই শুধু এইটা ছাড়া, এটা তো দেখো এটা তো খুব সিম্পল ব্যাপার, হ্যাঁ, এরকম সেইগুলোকেও কিন্তু এখানে আস্তে আস্তে মানে ইয়ে করছে। আমরা যেহেতু হিস্ট্রি অফ ফিলোসফির জায়গা থেকে বলছি না, তাই জন্য আমরা নাম করে বলছি না যে এটা কে বলেছিল, কখন বলেছিল, এবং তার বিদ্যাও আমার নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে তার বিদ্যাটাও আমার নেই। হ্যাঁ, চিন্তা করার স্বাভাবিক সক্ষমতা বলে একটা ব্যাপার আছে, যা সত্যাভিমুখী এবং সত্যাকর্ষণে ভূষিত, চিন্তকের তরফে সুইচ্ছা ও চিন্তার তরফে উন্নতশীল প্রকৃতি, এই দুই দিকের প্রভাবে, ঠিক আছে, যে চিন্তক মানে যে চিন্তা করছে আর কি তার একটা সদিচ্ছা আছে, ঠিক আছে, এবং চিন্তা তার একটা নিজস্ব জোর আছে, মাথা তুলে দাঁড়িয়ে যাওয়ার একটা তার নিজস্ব জোর আছে, যে চিন্তা জিনিসটা, এবং এই দুটোর মিলবন্ধনে একটা জিনিস তৈরি হয়েছে, তা হলো যে চিন্তা সবসময় ট্রুথ বা সত্যের অভিমুখী, ঠিক আছে, এবং আমরা দেখো আমরা কিন্তু সবসময় ভুলে যাই, শুধু আমরা ট্রুথটাই পৌঁছতে চাইছি। হ্যাঁ, এইভাবে আমরা এক ধরনের এখন হয়তো কিছুটা চ্যালেঞ্জড এই জিনিসটা, কিন্তু একটা সময় আমাদের খুব এই জিনিসটা চলে যাবে। আমাদের তো ট্রুথে পৌঁছানোর একটা ব্যাপার আছে, আমি ভাবছি কেন ট্রুথে পৌঁছানোর তো ব্যাপার আছে। হ্যাঁ, সত্যি, কারণ প্রত্যেকে স্বাভাবিকভাবেই ভাবে যে প্রত্যেকেরই মনে মনে জানার কথা চিন্তা করা মানে কি। ঠিক আছে, এইটা হচ্ছে চিন্তার একটা প্রতিকৃতি যা আসলে এভরিবডি নোজ, প্রত্যেকে জানে বলে আমরা ধরে নিই যে চিন্তার একটা ইমেজ আমাদের সামনে, চিন্তা মানে চিন্তা কথাটা বললেই চিন্তার একটা ইমেজ আমাদের সামনে চলে আসে, এবং সেই ইমেজটাকে আমরা এভরিবডি নোজ বা প্রত্যেকে জানে, দেখো ভাই চিন্তা এরকম, যে চিন্তা একটা সদিচ্ছার ফসল, চিন্তা একটা সুমতির ফসল, চিন্তার এক ধরনের একটা জোর আছে মাথা তুলে মানে দাঁড়িয়ে থাকার, চিন্তার একটা নিজস্ব জোর আছে। ঠিক আছে, এবং সবাই চিন্তা করতে পারে। চিন্তার ছবিটা একটা কোড, হ্যাঁ, এক ধরনের মানে একটা ইমেজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা চিন্তার একটা প্রতিকৃতি। তার কারণ হচ্ছে তুমি তো আর চিন্তাটাকে দেখতে পাচ্ছ না কোথাও। হ্যাঁ, তোমার তো একটা কিছু এরকম নয় যে হ্যাঁ এইটা, তাও তুমি বলতে পারতে যে হ্যাঁ এইটা, ঠিক আছে, যদিও এটা তাও একটা ইমেজ, কিন্তু তোমার একটা ধরে নেওয়া ইমেজ আছে না। হ্যাঁ, একটা অ্যাবস্ট্রাক্ট ইমেজ আছে তার, এবং সেটা একদিকে হচ্ছে চিন্তার একটা ইমেজ আছে, আর একদিকে হচ্ছে সেই চিন্তার ইমেজটা সবাই জানে। ঠিক আছে, এইটা একটা প্রতিনিধিত্বের ব্যাপার আছে, যে একটা উপস্থাপনার ব্যাপার আছে আমার এই ধরনের মানে এইগুলো। তাই প্রতিনিধিত্বর সবচেয়ে সাধারণ রূপটি পাওয়া যায় সাধারণ বোধের উপাদানটিতে, যা বোঝায় একটি উন্নতশীল এবং একটি সুইচ্ছা। এবার ও বলছে যে এই জিনিসটা আসলে কী, এই যে আমি যখন একটা চিন্তার প্রতিকৃতি তৈরি করলাম এটা আসলে কী, বলছে যে এটা বেসিক্যালি একটা কমন সেন্স, এটাই বেসিক্যালি কমন সেন্স। ঠিক আছে, আমি বাংলা করেছি হচ্ছে সাধারণ বোধ, আরও কিছু ভালো বাংলা করা যেতে পারে, কারণ কমন সেন্স কম মানে এটা হচ্ছে যাকে বলে হচ্ছে কমন সেন্স। দেখবে আমরা যখন কথায় কথায় বলি বা আমরা শুনি যে কমন সেন্স, ঠিক আছে, যে কোনো পূর্ব ধারণা সবসময় এক্স কমন সেন্স, এইটার মধ্যে দিয়ে সবচেয়ে বড় গ্রাহ্যতাটা পায় এই কমন সেন্সের মধ্যে। দর্শনের উচ্চ পূর্ব ধারণাটি, দর্শনে উচ্চ পূর্ব ধারণাটি মানে ইমপ্লিসিট, ভেতরে রেখে দেওয়া, যেটাকে বলা হলো না ভাই এটা আমার পূর্ব ধারণা, উচ্চ পূর্ব ধারণাটি পাওয়া যেতে পারে একটি সাধারণ বোধের ধারণায়। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মানে এই এই যে এইটা চিন্তার এই যে প্রতিকৃতিটা, এর ভিত্তিতে দর্শন শুরু করতে হয়তো, এর ভিত্তিতে দর্শন শুরু করতে সক্ষম। দেখো আবার কিন্তু তার একটা এর ভিত্তিতে ওই জায়গায় চলে গেল, খুব মুশকিলের ব্যাপার, কী করব। উচ্চ পূর্ব ধারণাটি সাধারণ বোধে চিন্তার যে প্রতিকৃতি রয়েছে তা থেকে আসে। ঠিক আছে, আমি আবার পড়ে যাচ্ছি এটা। প্রত্যেকেই প্রকৃতিগতভাবে জানতে চাই থেকে শুরু করে দুনিয়ার সব জিনিসের মধ্যে সবচেয়ে সমানভাবে বিতরিত হলো সুবোধ বা সদিচ্ছা, তাই বলো গুড সেন্স, ওখানে ইংরেজিতে ছিল হচ্ছে গুড সেন্স, বসন্স ফরাসিটা ছিল। ঠিক আছে, আমি ইয়ে করেছি হচ্ছে আমার তো সুবোধ বলে বাংলাটা করেছি। পূর্ব ধারণাটির অস্তিত্ব প্রমাণ করার জন্য দার্শনিকদের এই সব ঘোষণাগুলি একের পর এক উল্লেখ করে যাওয়ার কোনো মানে নেই, কারণ পূর্ব ধারণাটির গুরুত্ব যতটা না ব্যক্ত ঘোষণাগুলির অনুপ্রেরণা হিসেবে তার চেয়ে অনেক বেশি দার্শনিকের এটাকে ঠিকঠাক লুকিয়ে নিয়ে চলায়। তাই জন্যই উচ্চ, সে হচ্ছে ওটাকে লুকিয়ে নিয়ে চলছে, ও ব্যক্ত মানে ওটাকে আমি যথাযথভাবে লুকিয়ে নিয়ে চলার মধ্যেই হচ্ছে কিন্তু ওইটা তখনই যে মানে সুপ্ত পূর্ব ধারণা। হ্যাঁ, দর্শনের স্বীকার্যগুলি কিন্তু দার্শনিকদের প্রস্তাবনাগুলি নয় যেগুলো তারা চায় যে লোকে মানুক, বরং বিপরীত। তাও তুমি বলছে যে দার্শনিক যে প্রস্তাবনাগুলো দিচ্ছে সেই প্রস্তাবনাগুলো কিন্তু দর্শনের স্বীকার্য নয়। ঠিক আছে, ওইটার একটা পেছন আছে, ওইটার একটা মানে একটা মানে ব্যাকগ্রাউন্ড বা ওই ধরনের একটা কিছু আছে আর কি, প্রিটেক্সট আছে। বরং বিপরীতে প্রস্তাবনামূলক দিকগুলো যেগুলি উচ্চ থাকে, যেগুলি প্রাক দর্শন রূপে বোঝা হয়, এইখানে দেখো প্রথম প্রি ফিলোসফি বা প্রাক দর্শন এই কথাটা আনছি। যখন আমরা দর্শনের থেকে প্রাথমিকভাবে মানে প্রত্যেকের চিন্তা করার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু ফিজিক্যাল এটা কোনো দর্শন নেই। হ্যাঁ, এটা প্রাক দর্শন একটা ব্যাপার। হ্যাঁ, আর অস্তিত্বের মতন ব্যাপার আছে। হ্যাঁ, তো এইরকম একটা জায়গায় ও তখনই আমরা দর্শনের জায়গা থেকে শুনে এভাবে দেখলে ধারণাগত দার্শনিক চিন্তার উচ্চ পূর্ব ধারণা হিসেবে রয়েছে একটি প্রাক দর্শন ও স্বাভাবিক চিন্তার প্রতিকৃতি যা নেওয়া হয়েছে সাধারণ বোধের অকৃত্রিম উপাদান থেকে। এই প্রতিকৃতি অনুসারে চিন্তার সত্যের প্রতি একটা আকর্ষণ রয়েছে, রূপগতভাবে সত্যতার অধিকারে বস্তুগতভাবে সে সত্যকে চায়। এটাও খুব সুন্দর, মানে এই এই এই এই কথাটা ওই একটা বললাম না অ্যাফোরিস্ট কথার মতন একটা, রূপগতভাবে সত্যতার অধিকারে বস্তুগতভাবে সে সত্যকে চায়। হ্যাঁ, মানে কি, আমি যখনই বলছি যে চিন্তার একটা সত্যের দিকে আকর্ষণ রয়েছে, তার মানে চিন্তা ইটসেলফ সত্য, মানে চিন্তা এজ এ রূপ, মানে চিন্তা রূপের দিক থেকে যখনই তার চিন্তা তখনই সে মানে সত্যকে ক্যাপচার করে ফেলেছে, কারণ সে তো সত্যের দিকে, ঠিক আছে, সত্যকে ক্যাপচার করার দিকে। আমার কী দরকার, আমার হচ্ছে এই যে মানে কি, আমার হাতটা এরকম বাড়ানো আছে, এইখানটায় সত্য আসবে, ট্রুথ আসবে, আমার শুধু এইখানে ওই ট্রুথটাকে দরকার। কিন্তু আমার এই যে হাতটা, এটা হচ্ছে চিন্তা, ঠিক আছে, এবং ওর এই গ্রিপটার মধ্যে কিন্তু সত্য থাকবে। অর্থাৎ আমি রূপগতভাবে হাতে এই রূপগতভাবে আমি কিন্তু সত্যকে কব্জা করে ফেলেছি, কিন্তু বস্তুগতভাবে সত্যটাকে নিই, আমি এবার বস্তুগতভাবে ওই সত্যটাকে ওখানটায় আনবো, তাহলেই আমার সত্য কব্জা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দর্শন কিন্তু এই অবধি, ঠিক আছে, চিন্তাকে গুরুত্ব দিচ্ছে, এই জায়গায় নিয়ে চলে যাচ্ছে চিন্তাকে, ঠিক আছে, ভালো করে ভেবে দেখো, মানে এখানে এক্সটেন্ড করলে ওই জায়গাটায় পৌঁছে যাচ্ছি আমি, সত্যের সঙ্গে চিন্তার সম্পর্ক, যেটা দর্শনের একটা ইমপ্লিসিট ধারণা, ইমপ্লিসিট ভেতরের ধারণা, সুপ্ত ধারণা। এই প্রতিকৃতি অনুসারেই প্রত্যেকে জানে এবং প্রত্যেকে জানার কথা চিন্তা মানে কী। এরপর দর্শন বিষয় বা বিষয় কী দিয়ে শুরু করলো, সে নিজের অস্তিত্ব দিয়ে শুরু করলো নাকি সত্তাগুলোকে দিয়ে শুরু করলো, তার আর গুরুত্ব নেই। যতক্ষণ চিন্তা এই প্রতিকৃতির সাপেক্ষ হয়ে থাকে, যা সব কিছুকে পূর্ব বিচার করে নেয়, প্রিজাজ করে নেয়, ঠিক আছে, পূর্বেই বিচার করে নিচ্ছে, ঠিক আছে, ওই জায়গাটায় বিষয় ও বিষয়ীর বিতরণ, মানে এরপর হচ্ছে যে মানে এই এই যখন হয়েই গেল এই ব্যাপারটা, চিন্তাকে আমি যখন ওরকম একটা জায়গায় নিয়ে গেলাম, তখন বাকি সমস্ত কিছুই আমার কাছে হচ্ছে, মানে বাকি সমস্ত কিছুই আমার শুরুর জায়গাটা আর হলো না যাকে বলে, এবং মানে এইগুলোর একটা ইয়ে হয়ে গেল। এবার বলছি যে চিন্তার এই যে প্রতিকৃতি, চিন্তার এই যে একটা ইমেজ আমি তৈরি করে রেখেছি, অর্থাৎ যা কিনা সত্যের দিকে ধাবর মানে যাচ্ছে, ধাবমান, হ্যাঁ, যা আসলে ফর্মের দিক থেকে সত্যকে ধারণ করে গেছে, একটা উন্নত শির আছে, মানে একদম হে একটা সদিচ্ছার ফসল, ঠিক আছে, যে কমন সেন্স হিসেবে আমি এগুলোকে নিচ্ছি, এইটার চরিত্রটা কি, এই ইমেজটার চরিত্র, এই ইমেজটাকে আমি যদি ক্যারেক্টারাইজ করছি, এটা কী নিচ্ছে বলেছিল বই, তাই তো দাঁড়াচ্ছে সত্যকে কনস্ট্রাক্ট করে তো দাঁড়াচ্ছে, তুমি সত্যের রূপটাকে ধরে ফেলেছো, তোমার মালটা চায়, কিন্তু সত্যের সত্যকে তো কনস্ট্রাক্ট করাই দাঁড়াচ্ছে, তোমার তো এখানটায় আছে, বলো, ঠিক আছে, আমি পরে পরে বলবো, মানে আর কিছু নেই, মানে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার নাও হতে পারে, ক্লিয়ার যদি না হয় তাহলে এটা মানে ইয়ে করে রাখা উচিত, একটা মানে কোয়েশ্চেন হিসেবে পুট করা উচিত, সেটা আমার পরে না হয় মানে ভালো করে অ্যান্সার ইয়ে করার চেষ্টা করবো, তুমি ইয়ে করে রাখো। আমরা এই প্রতিকৃতিটাকে বলতে পারি মতান্ধ, গোড়া অথবা নৈতিক। এর নিশ্চয়ই বিচিত্র রূপ আছে, যেমন যুক্তিবাদী বা অভিজ্ঞতাবাদী একই রকমভাবে কিন্তু এই গঠনটাকে ধরে নেয় না, চিন্তার গঠনটাকে কিন্তু একই রকমভাবে এর পরে যারা বা যারা মানে র্যাশনালিস্ট বা এমপিরিসিস্ট তারা কিন্তু এভাবে ধরে নিচ্ছে না, তখন কিন্তু সে আলাদা আলাদাভাবে ধরছে। আরও দেখব আমরা দার্শনিকের প্রায়ই দ্বিতীয় চিন্তা থাকে এবং এই উজ্জ প্রতিকৃতিটাকে শুধু মেনে নেয় না ধারণাগত চিন্তার ওপর সুব্যক্ত প্রতিফলনজনিত সংযোজন ব্যতীত রেখে, যেগুলি আবার এই উচ্চ প্রতিকৃতিটির বিরুদ্ধেই কাজ করে। হ্যাঁ, দ্বিতীয় চিন্তা মানে সেকেন্ড থট দিচ্ছে, ঠিক আছে, সেকেন্ড থট হচ্ছে ফার্স্ট থটটাকে অ্যাটাক করছে, বাবা ডিস্টেবিলাইজ করছে, বুঝতে পারছো, ক্রিটিসাইজ করছে, হ্যাঁ, তাকে উল্টে দিতে চায়, ওই ইমেজ অফ থটটাকে সে চ্যালেঞ্জ করছে তার একটা সেকেন্ড থট দিয়ে, ঠিক আছে, সেই রকম করতে পারে। উজ্জতার ক্ষেত্রটি এটি অবশ্য দ্রুত অধিকার করে ফেলে, যদিও দার্শনিক বিশেষভাবে বলে দেয় যে সত্য অবশ্য খুব সহজে অর্জন করার জিনিস নয়, সবাই তার নাগাল পায় না। ঠিক আছে, এই জায়গায় আমি তোমার কোশ্চেনটায় পড়ে আসছি, আমি তোমার কোশ্চেনটা পড়ে বুঝতে পেরেছি, আমি মানে ইয়েটায় আসছি, ডিল করাই আগে কোশ্চেনটা। সবাই খুব সহজে অর্জন করার জিনিস নয়, সবাই তার নাগাল পায় না, এই কারণেই আমরা চিন্তার এই প্রতিকৃতি বা ওই প্রতিকৃতি নিয়ে কথা বলছি না, চিন্তার এই প্রতিকৃতি বা ওই প্রতিকৃতি নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। চিন্তার এই একটা ইমেজ, ওই একটা ইমেজ, র্যাশনাল ইমেজ বা এই ইমেজ, এই নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। যা কোনো দর্শনের কথা বলা, যা কোনো দর্শনের কথা বলা হচ্ছে তার উপর নির্ভর করে বদলায়, যা কোন দর্শনের কথা বলা হচ্ছে তার উপর নির্ভর করে বদলায়। মানে ওই যে মানে থটে ইমেজ অফ থট, থটের যে ইমেজটা আছে তার, হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু একটা মানে দর্শন ওয়াইজ বদলেই আছে, অতএব কোনো পার্টিকুলার কিন্তু ওরকম দর্শনকে বলা হচ্ছে না, মানে ইয়েটাকেই মানে থটটাকেই ওই ওইটাকেই বলা হচ্ছে, চিন্তাটাকেই বলা হচ্ছে। যখন নিচ্ছে দর্শনের সবচেয়ে সাধারণ পূর্বধারণাকে প্রশ্ন করেন, তিনি বলেন এগুলো মূলত নৈতিক, কারণ নৈতিকতায় একা আমাদের বোঝাতে পারে যে চিন্তার একটি সুচরিত্র আছে। এই যে আসলে চিন্তাকে যখন আমরা বলছিলাম সত্যের দিকে ধাবমান, একটা সচ্চরিত্র আছে, সদিচ্ছা আছে, হ্যাঁ, চিন্তার সবসময় একটা এরকম একটা সদিচ্ছার ফসল, উন্নতশীল, হ্যাঁ, মানে ভালো আর কি। তো ওই জন্য নিশ্চয়ই একটা ক্রিটিসিজমকে ওইখানটায় রাখছি, এগুলো মূলত নৈতিক, হ্যাঁ, মানে এদিক থেকে সত্যের আকর্ষণ আছে, হ্যাঁ। এবার নৈতিকতা ভিন্ন প্রশ্নটা করছে, আসলে নৈতিকতা ভিন্ন আর কে আছে, হ্যাঁ, এবং এই সুর যা সত্যকে দেয় চিন্তা আর চিন্তাকে দেয় সত্য, মানে যে সত্যকে চিন্তা দিচ্ছে আর চিন্তাকে সত্য দিচ্ছে, হ্যাঁ, নৈতিকতা ছাড়া আর কে আছে, মানে কোন জায়গা থেকে ওই পূর্বধারণা তৈরি করা হচ্ছে আর কি, হ্যাঁ, সেটা সেটা স্টাইল ক্যারেক্টারটা কী, মানে তাকে ক্যারেক্টারাইজ করলে আমি কীভাবে করবো, ও এখানে ওই মানে নিচ্ছে উদাহরণ দিচ্ছে। যাই হোক, এইবার হচ্ছে দেলুজ বলছে যে এবার আমি কী, এবার তাহলে আমি কী করবো এবার, ঠিক আছে, এখানটা ডুইং ফিলোসফি আবার, ও কী বলছিলাম, ফলে পূর্বধারণাহীন শুরুয়াতের জন্য কী করবো, নৈতিক চিন্তার প্রতিকৃতি প্রাকদর্শনকে পরিত্যাগ করতে হবে, ঠিক আছে, ফলে দর্শনের শর্তটি যা কিনা হতে হবে কোনো রকম পূর্বধারণাহীন। কেন বলছে দেখো, কারণ ওইখানে ওই ব্যাপারটা আছে, সেটা হচ্ছে দেলুজ কিন্তু যে কীভাবে একদম শুরু করা যায় ওই জায়গাটাও খুঁজছে আর কি, ফ্রেশ শুরু করবো কীভাবে আমি, বারবার, একবার না, বারবার আমি কী করে ফ্রেশ শুরু করবো, জায়গাটা খুঁজছে, ঠিক আছে। ফলে দর্শনের শর্তটি যা কিনা হতে হবে কোনো রকম পূর্বধারণাবিহীন তা পরিষ্কার হয়, তা পরিষ্কার শুরুটা বারবার, তা নাহলে সেটা শুরু না, ভালো করে দেখো তো, হ্যাঁ, ওই মানে শুরু জিনিসটা বারবার, তা নাহলে সেটা শুরু না, হ্যাঁ, পুনরাবৃত্তি করে, মানে ট্রু রিপিটিশান, হ্যাঁ, ট্রু রিপিটিশান মানেই হচ্ছে কিন্তু দেখো একটা প্রচণ্ড একটা অন্যরকম জিনিস আর কি, সেই জিনিসটাই বলছিল। ফলে দর্শনের শর্তটি যা কিনা হতে হবে কোনো রকম পূর্বধারণাবিহীন তা পরিষ্কার হয়ে আসে, নৈতিক চিন্তার প্রতিকৃতিকে ঠেকনো হিসেবে না নিয়ে বরং তার ও তার স্বীকার্যগুলির, স্বীকার্যটা প্রদান করেছে, হ্যাঁ, কারণ ওটা তো আসলে স্বীকার্য নয়, ও বারবার বলছি দর্শনের স্বীকার্য ওটা নয়, হ্যাঁ, মানে ইমপ্লিসিট আর কি, স্বীকার্যগুলির মৌলিক সমালোচনা করে তাকে ছেড়ে আসা, এটি এর ফারাককে অথবা সত্যিকারের সূচনাকে সূচিত করবে, ওই প্রাকদর্শন প্রতিকৃতির সঙ্গে সহমত হয়ে নয় বরং তার সঙ্গে কঠোর সংগ্রামের মধ্যে, যাকে এ ভর্ৎসনা করবে না দর্শন বলে, ঠিক আছে, এর ফলে সে প্রতিকৃতিবিহীন চিন্তার মধ্যে আবিষ্কার করবে তার নির্ভেজাল পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি কথাটায় আমি জোর দিচ্ছি কেন কি, ও বলল, হ্যাঁ, পুনরাবৃত্তি কথাটার মধ্যে দেখো ভালো করে, পুনরাবৃত্তি বলতে তোমার মধ্যে কী ভেসে ওঠে, নতুন কিছু কি ভেসে ওঠে, নতুন কিছু কিন্তু ভেসে ওঠে, পুনরাবৃত্তি কথাটা বললে, রিপিটিশন কথাটা বললে, ও রিপিটিশন, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি শুরুকে রিপিট করা মানে হচ্ছে তার থেকে ফ্রেশ শুরু আর কিছু নেই, এবং আমরা বেসিক্যালি রিপিট করতে চাই ভালো করে, এখানে আমি ওই যে এক্সারসাইজের, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে আমরা বারবার এই যে তারা শঙ্করের গল্পে আছে, উদাহরণগুলো দিতে শুরু করি। হ্যাঁ, তারা শঙ্করের গল্পে আছে যে সেই বুড়ো লোকটা আবার বর্ণ পরিচয় খুলে নিয়ে বসেছে, ঠিক আছে, বুড়ো বয়সে, তাই না? সেই একটা আমরা ছোটোবেলা পড়তে একটা গল্প আছে না, একটা শিক্ষক মশাই তার যে সমস্ত সারা জীবনের যে ধারণাগুলো সেগুলো একটা এক একটা করে ঘটনার পর ভাঙছে, ভাঙতে ভাঙতে ভাঙতে সে বিধ্বস্ত হয়ে গেছে। এবার সে হচ্ছে একটা নিয়ে বসেছে, তুমি ধরো তোমার একটা মানে প্রেমিকা আছে বা একটা বউ আছে, অনেকদিন হয়ে গেছে, ঠিক আছে, তুমি কিন্তু প্রেমটা শুরু করতে চাইছো আর কেন কি যে সঙ্গে এর সঙ্গে টাইম স্পেস স্পেসিফিসিটি কোনো সম্পর্ক মানে এখানে ওই পুনরাবৃত্তি কথাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি শুরুটাকে শুরুটার পুনরাবৃত্তি করতে পারো দেখো, তাহলে কিন্তু সেটা হবে হচ্ছে তোমার সবচেয়ে একটা অপটিমিস্টিক ওয়ান, সব থেকে অ্যাফারমিস্ট একটা মানে জিনিস আর কি, যেটা তোমাকে এক ধরনের এগুলো হচ্ছে কী বলতো মানে আমি আমার তো কোনো কোনো একটা কোথাও একটা কোনো শুরু আছে এটা ভাবলে আমার চাপ আছে, ঠিক আছে, তার থেকে আমি যদি রোজ সকালবেলায় উঠে শুরু করতে পারি তাতে আমার চাপ নেই। আমি একজনকে বলেছিলাম যে দেলুজের ফিলোসফি নিয়ে তার সঙ্গে একটা কথা হচ্ছিল একজনের সঙ্গে, তো তাকে আমি কিছু আইডিয়া দিচ্ছিলাম ব্যাপারটা কী, সে খুব একটা পাসিংলি কমেন্ট করেছিল এসে তো সবচেয়ে মানে চাপ না নিয়ে চলার ফিলোসফি, তোমার চাপ নেই সবচেয়ে কখন সকালবেলায় উঠে তোমার যদি কোনো হিস্ট্রি না থাকে, কোনো কিচ্ছু মনে না থাকে, কোনো কিচ্ছু মনে না থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার কোনো চাপ নেই। একদম শুরুর পুনরাবৃত্তি, হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো ভবিষ্যৎ নেই, অতীত তো নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে অতীত নেই, হ্যাঁ, ফলে শুরুর পুনরাবৃত্তি এইটা কিন্তু একটা কী বলবো সবচেয়ে লিবারেটিং জিনিস। এবং আমার নিজের মনে হয় যে ডেলিউজের ফিলোসফি আমার চুজ করার পিছনে আছে হচ্ছে এই এই পুরো ক্রাক্সের জিনিসটা, যেইটা আসলে সবসময় আমাকে এক ধরনের মানে একজন অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, আমি সব থেকে কখন জোরে ওই ঘাইটা মারতে পারবো হানে, হ্যাঁ, যখন সবচেয়ে বড় জোরে কখন মারতে, যখন আমার কোনো লেগাসি কোনো হিস্ট্রি কোনো এরকম, মানে আমি যখন শুরুটা করতে পেরেছি আবার, আমি যখন আবার শুরুটা করতে পারছি, আমার যখন আবার শুরুটা করতে পারছি এই এই জায়গাটায় আমি যখন মানে যাচ্ছি আর, ফলে আমার যে স্ট্রাকচারাল পূর্বধারণা তার সঙ্গে কিন্তু এই ডেলিউজের এই যে এই র্যাডিক্যালিজমটা, এটাই হচ্ছে এই র্যাডিক্যালিজমটা কিন্তু এখানটায় মিলে আছে, এই র্যাডিক্যাল ব্যাপারটা কিন্তু এখানটায় একটা মিলছে, ওইখানটায় জন্য আমার ইয়ে হচ্ছে মানে মানে পৌঁছে যাচ্ছে ওই জায়গায়, আমার কোনো চাপ নেই। যাই হোক, নির্ভেজাল পুনরাবৃত্তি যদি তা সর্বোচ্চ ধ্বংস সাধন ও সর্বোচ্চ নীতিভ্রংশের মধ্যে দিয়ে হয় তাও সই। দেখো কি বলছে, দেখো এরকম জায়গায় যদি তা সর্বোচ্চ ধ্বংস সাধন এবং সর্বোচ্চ নীতিভ্রংশের মধ্যে দিয়ে হয় তাও সই, এবং কূটাভাস ব্যতিরেকে, প্যারাডক্স, কূটাভাস ব্যতিরেকে আর কোনো মিত্র না পাওয়ার দর্শনগত একগুয়েমি, হ্যাঁ, এই জায়গায় যদি পৌঁছে যায় তাহলে তাও সই। মানে দর্শনে একমাত্র প্যারাডক্স ছাড়া তার আর কোনো বন্ধু নেই, এরকম মানে দর্শনের শুরুর কথা বলছি, তুমি যেগুলো বলতে পারো সেগুলো কিছু প্যারাডক্স বলতে পারো, ঠিক আছে, এই প্যারাডক্স কিন্তু এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে, জানি, আচ্ছা আচ্ছা, একটা কিছু বল, কি বল, কি বল, প্যারাডক্স আমি বলতে পারবো না, কারণ ওটার জন্য একটা মানে আলাদা একটা মানে ইয়ে লাগবে, মানে আলাদা করে ওর জন্য একটা প্রিপারেশন লাগবে। প্যারাডক্স মানে আমি বলতে চাইছি যে মানে তোমার অবস্থান এবং তোমার চাওয়া এই দুটো একদম প্যারাডক্স, মানে লিটারারি টার্ম হিসেবে যে প্যারাডক্স, সেই প্যারাডক্স বুঝতে ফিলোসফিতে প্যারাডক্স যে অর্থ ব্যবহৃত হয়েছে সেই জায়গাটা আমাদের আসলে কি প্যারাডক্সের ওপরেই ডেলিউজের এর ঠিক পরের বইটা আছে, যদি আমি বলতে চাইছি না, আমি কিন্তু বলতেই পারি, আমি বলতে গেলে কী হবে আমার সেটা মানে না জেনে বলা হবে, এবং সেই বইটা আমার পড়া হয়। ডেলিউজের দুটো ডুইং ফিলোসফি আছে, ফিলোসফি করছে ডেলিউজ দুটো বই, একটা বই হচ্ছে ডিফারেন্স অ্যান্ড রিপিটিশন, আর একটা বই হচ্ছে ঠিক এর পরের বই, যেটার নামটা কি বলতো, না না না না এর ঠিক পরে দু বছরের মাথায় লিখেছে, ওইটা হচ্ছে জাস্ট কতগুলো প্যারাডক্স, 30টা না 40টা প্যারাডক্স, জাস্ট প্যারাডক্সগুলো লেখা আছে, ঠিক আছে বলে দিচ্ছি এগুলো কিন্তু আমরা মানে কেন বলছি না, কমন সেন্স থেকে বলার কোনো মানে নেই, আবার বললাম হ্যাঁ ঠিক আছে, এবং আছে বলেই আমি বলছি না। ফলে আপাতত প্যারাডক্স শব্দটা আমাদের নিজেদের কাছে যার যেভাবে আছে সেইভাবেই জিনিসটা বোঝাবো, ঠিক আছে। বলছে যে প্যারাডক্স ছাড়া দর্শনের জগতে আর কোনো বন্ধু নেই, এরকম একটা জায়গায় আমার মানে এই জায়গায় আমার পৌঁছে যাওয়া আর কি, ওই ওটাকে পূর্বধারণাকে কোশ্চেন, পূর্বধারণার ধারণাকে কোশ্চেন করতে করতে, ঠিক আছে হ্যাঁ, ওই প্রতিকৃতিকে প্রশ্ন করতে করতে, কেন, এবং ওই প্রতিনিধিত্ব রূপ এবং সাধারণ রূপ উভয়কেই পরিত্যাগ করা, যেন চিন্তা শুরু করতে পারে চিন্তা করতে এবং ধারাবাহিকভাবে শুরু করে যেতে পারে। এ দেখো এটা হচ্ছে খুব রেডিক্যাল লাইন, যেটা মানে আমার সবচেয়ে প্রিয় লাইন, যেন চিন্তা শুরু করতে পারে চিন্তা করতে এবং ধারাবাহিকভাবে করে যেতে পারে, হ্যাঁ, একমাত্র যখন এই প্রতিকৃতিটি এবং তার স্বীকার্যগুলি থেকে সে স্বাধীন হতে পারে, ঠিক আছে। চিন্তার এই বিকৃত প্রতিকৃতিগুলোকে প্রক্ষেপ করা, স্বীকার্যগুলির সাথে বোঝাপড়া না করে সত্যের মতবাদটি সূত্রবদ্ধ করার দাবি বৃথা, দাবি বৃথা, ঠিক আছে। কিন্তু সবাই যা জানে তা অস্বীকার করা কি আভিজাত্য নয় কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমার করা, এই এখানে সেখানে বিচ্ছিন্ন এবং আবেগজড়িত আত্মচিৎকার ওঠে, কী করে তারা বিচ্ছিন্ন না হয়ে থাকতে পারে যখন তারা সবাই যেটা জানে সেটাকেই অস্বীকার করছে, তুমি সবাই যেটা জানে হ্যাঁ সেটাকে অস্বীকার করছো, সবাই জানা ব্যাপারটাকে অস্বীকার করছো, তার মানে কি তুমি তো একটা মানে একটা এলিট কিছু আর কি, ঠিক আছে, এই কথাটা উঠবে, হ্যাঁ, অ্যালিয়েনেটেড এবং এলিট দুটো কথাই বলেছে এখানে, বিচ্ছিন্ন এবং অভিজাত, হ্যাঁ, এবং আবেগ জড়িত, কারণ তারা এমন কিছুকে অস্বীকার করছে যা কেউই অস্বীকার করতে পারে না বলে বলা হয়। সবাই যেটা জানে তুমি সেটাকে অস্বীকার করছো, সবাই জানাটাকেও তুমি অস্বীকার করছো, দেখো তুমি এখানে লজিক্যালি এমন একটা জিনিসকে অস্বীকার করছো যে তার মানে আসলে তুমি সবাইকেই অস্বীকার করছো, এই ধরনের অ্যান্টিপিপুল একটা জায়গায় তুমি পৌঁছচ্ছ, ঠিক আছে, এরকম যা কেউই অস্বীকার করতে পারে না এরকম একটা পারে না বলে বলা হয় সেটাকে তুমি অস্বীকার করছো, মানে দেখো ফিলোসফির তো একটা বড় জিনিস হচ্ছে লজিক, যা কেউই অস্বীকার করতে পারে না তা তুমি অস্বীকার করছো কী করে, ঠিক আছে, তোমাকে এরকম একটা ফ্যালাসিতে ফেলে দেবে, ফ্যালাসি এটা কি ফ্যালাসি, এই ধরনের প্রতিবাদ অভিজাত সংস্কারের নামে হয় না, এটা খুব অল্প কিছু লোকের চিন্তা হিসেবে বলার প্রশ্ন নয়, চিন্তা করা কাকে বলে সেটা জানারও প্রশ্ন নয়, বিপরীতে এটা যদি একজনেরও হয় তবে সেই একজনেরই ব্যাপার যে প্রয়োজনীয়, এবার ও আস্তে আস্তে কী করছে বলতো, যে আমি তো এত কিছু বললাম কিন্তু আমি যখন ফিলোসফির কথাটা বলছি আমাকে তো তখন কোনো একটা কিছুর উপর দাঁড়াতে হবে, কংক্রিটের উপর দাঁড়াতে হবে, তো আমার তো একটা বিষয়ই লাগবে, এরকম করতে করতেই আমরা কিন্তু ফিলোসফির বিষয়, বিষয় মানে কি সাবজেক্ট, যে যে যে চিন্তা করছে যে দর্শন করছে ধরা যায়, হ্যাঁ সাবজেক্টের দিকে পৌঁছে যাবে তো কমপ্লিট, সেটার দিকে ও যাওয়ার চেষ্টা করছে মানে বা আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, বিপরীতে এটা যদি একজনেরও হয় তবে সেই একজনেরই ব্যাপার যে প্রয়োজনীয় বিনয়ের সঙ্গে সবাই যা জানে তা জেনে উঠতে বলবে, সবাই যা জানে তা জেনে প্রয়োজনীয় বিনয়ের সঙ্গে সবাই যা জানে তা জেনে উঠতে পারেনি এবং যা সববার পরিচিত হওয়ার কথা তা অস্বীকার করছে, মানে যদি একজনও হয় তাহলে সেই হচ্ছে সাবজেক্ট, যে বিনয়ের সঙ্গে বলে আমি জানি না, সবাই যা জানে সবাই যেটা স্বীকার করে আমি সেটা স্বীকার করতে পারছি না, এরকম নয় যে সে খুব জোরের সঙ্গে বলবে আমি ওটা স্বীকার করি না, এরকম নয়, সে খুব বেকুবের মতন বলবে আমি জানি না, এই জায়গায় এমন একজন যে চায় না কাউকে তার প্রতিনিধি হিসেবে মেনে নিতে এবং কারো প্রতিনিধিত্বও করতে চায় না, যে ওরকম সবাইয়ের একজনও হতে চায় না আবার বা একজনের সবাইও হতে চায় না, ঠিক আছে, সে না প্রতিনিধি হতে চায় না সে প্রতিনিধিত্ব করতে চায়, এরকম মানে আমরা আস্তে আস্তে দর্শনের বিষয়ের দিকে যাচ্ছি, ফিলোসফির যে সাবজেক্ট, যে মানে হুইজ ডুইং ফিলোসফি এভরি টাইম, প্রত্যেকবার ওই যে ধারাবাহিকভাবে যে শুরু করবে, যে বারবার শুরু করবে, মানে যে শুরু করবে এবং যে ধারাবাহিকভাবে শুরু করবে, এইরকম তার সাবজেক্টটা কী, এরকম একটা জায়গায় আস্তে আস্তে আমরা যাচ্ছি। এবার হচ্ছে মানে লাস্ট যে জিনিসটা, যেখানটায় দিলুজ প্রচণ্ড এক্সপ্লিসিটলি অ্যাসার্ট করছে, দিলুজের স্টাইলই এইটা, মানে ডুইং ফিলোসফি, দিলুজ কখনো এসকেপিস্ট নয়, হ্যাঁ, দিলুজ এসকেপ, আবার ওই ভিউ বললাম, এসকেপিস্টও বলা উচিত না, মানে তোমরা যারা ইয়ে পড়েছো, দেরিদা পড়েছো, তারা সবাই জানে যে দেরিদার পড়লে অস্বস্তি হয়, কিন্তু দেরিদার কোনো রেজলিউশন নেই, দেরিদার কোনো রেজলিউশন নেই বলে মনে হয়, তাই তো, দেরিদা রেজলিউট করে না বা করতে পারে না, যাই হোক একটা কিছু আর কি, মানে দিলুজ কিন্তু ওরকম দেখা, মানে খুবই ও অ্যাপারেন্ট, হ্যাঁ, ও একদম নিজেকে এরকম করে দাঁড় করিয়ে দেয়, কিন্তু ও কখন কীভাবে দাঁড় করিয়ে দিচ্ছে ওর বোঝাও যায় না, ও আস্তে আস্তে আস্তে আস্তে এরকম করে দাঁড় করিয়ে, ঠিক আছে, ফলে ও কিন্তু বিষয়কে এড়িয়ে যায়, হ্যাঁ, ফিলোসফির বিষয়ী কোশ্চেনটা ও এড়িয়ে যায়নি, ও দুটো প্যারাগ্রাফ আগেই শেষ করে দিতে পারতো, যে ওটা ঠিক রিপিট করা যায় না, হ্যাঁ, মানে বেসিক্যালি ফিলোসফির ওরকম হয় না, তাহলে কিন্তু আমরা পড়ে থাকতাম হচ্ছে ওই জায়গাটাতেই যে ফিলোসফির শুরু বলে কিছু হয় না, হ্যাঁ, কিন্তু এবং ওই জায়গায় পৌঁছে যেতাম যে আসলে ফিলোসফিই কিছু নেই, হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা আস্তে আস্তে অ্যান্টি ফিলোসফি বা ফিলোসফিকে ডিসকার্ড করে দিতাম, প্রচুর লোক ইউরোপে প্রচুর মানে ফিলোসফার ওইভাবে করে গেছে, ফিলোসফিকে ডিসকার্ড করে দিয়েছে, কারণ ফিলোসফি শুরু বলে কিছু নেই, অথবা আমি আমার আমি কী করতে পারি, আমি কিছু ডেরিভেটিভ তৈরি করতে পারি, আমার তো কিছু শুরুই নেই, ও কিন্তু করেনি, ও কিন্তু শুরুকে ডিফাইন করার চেষ্টা করছে এবং ও একজন সাবজেক্ট, একজন ফিলোসফির বিষয়ই তৈরি করার চেষ্টা করছে, সে অর্থে নন ফিলোসফিক্যালি ফিলোসফির পক্ষে দাঁড়াচ্ছে, ফিলোসফিকে ডিফেন্ড করছে একদম প্রথমে, হ্যাঁ, কে সত্যি শুরু করতে পারে, বরং যে কু ইচ্ছাই টৈচম্বু, ঠিক আছে, কু ইচ্ছায়, সু ইচ্ছায় নয়, কু ইচ্ছাই যে টৈচম্বু, হ্যাঁ, এবং যে চিন্তায় অক্ষম, ঠিক আছে, গা ঢাকা দেওয়া নির্বোধ, ও একটা মানে ছবি আঁকছে একজন সাবজেক্টে, ফিলোসফির সাবজেক্টের একটা ছবি, বিষয়ের একটা ছবি আঁকছে, সে এমন একজন ব্যক্তি নয় যার সু ইচ্ছা এবং চিন্তার স্বাভাবিক সক্ষমতা রয়েছে, বরং এমন একজন ব্যক্তি যে কু ইচ্ছায় পরিপূর্ণ, ক্রুক, মানে পরবর্তীকালে ইয়ে বলেছে হচ্ছে ক্রুক, মানে দিলুজের এই কথা, ক্রুক, হ্যাঁ, ক্রুক ইংরেজি কথাটার মানে যা দাঁড়ায়, হ্যাঁ, এবং যে ভেবে উঠতে পারে না, ঠিক আছে, ভেবে উঠতে পারে না, মানে ওই শারীরিক সক্ষমতাও নেই যে ভেবে উঠতে পারবে, ওই চিন্তা একটা শারীরিক স্বাভাবিক শারীরিক সক্ষমতা ওটাও নয়, ঠিক আছে, যে ভেবে উঠতে পারে না স্বাভাবিকভাবে বা ধারণাগতভাবে, একমাত্র এই ব্যক্তি পূর্ব ধারণা রহিত, ঠিক আছে, একমাত্র এই ব্যক্তি কার্যকরীভাবে শুরু করতে পারে এবং কার্যকরীভাবে পুনরাবৃত্তি করতে পারে, হ্যাঁ, এই ব্যক্তির কাছেই বিষয়গত পূর্বধারণা, বিষয়গত পূর্বধারণাগুলির চেয়ে কম কুসংস্কার নয়, এ কিন্তু কখনোই মানে ওই তো বিষয়গত পূর্বধারণা সেটা খুব খারাপ, কিন্তু বিষয় ডেকার্তের পজিশানটা বা হেগেলের পজিশান, এদের পজিশান, বিষয়গত পূর্বধারণা খুব খারাপ, কিন্তু বিষয়গত পূর্বধারণা বলে যদি কিছু থেকে থাকে, ঠিক আছে, সেটা অতটা খারাপ নয়, হ্যাঁ, এরকম কোনো বাজি বিচার করে না, হ্যাঁ, মানে দুটোই একই ধরনের, তার কাছে হচ্ছে প্রেজুডিস, হ্যাঁ, প্রেজুডিস, হ্যাঁ, তো কম কুসংস্কার নয়, ইউডোক্সাস এবং এপিস্টেমান, মানে হচ্ছে ওই বিশারদ এবং যে হচ্ছে সুমতি, দুটি এক এবং একই রকম দিগ্ভ্রান্তকারী ছবি, যেগুলোকে অবিশ্বাস করা দরকার, হ্যাঁ, এরকম একটা জায়গায় নির্বোধ সাজার ঝুঁকি আছে, কিন্তু তা শাস্তে হলে শাস্তে হবে রাশিয়ান কায়দায়, এই কথাটার মানে আনকনটেক্সচুয়াল, হ্যাঁ, মানে ওটাও আসলে রাশিয়ান কায়দা মানে কী, পরবর্তীকালে যে শেষতব বলে একজন রাশিয়ান দার্শনিকের উদাহরণ দিচ্ছে, আমি পরে এই হিস্ট্রিটা বলছি, খুব ইম্পর্ট্যান্ট এটা, এই এখানে এই হিস্ট্রিটাকে ছুঁয়ে যাওয়াটা, কারণ ওর নিজেই যে রাশিয়ান কায়দায় বলে ওই হিস্ট্রিটাকে ছুঁয়েছে, হ্যাঁ, একজন গা ঢাকা দেওয়া মানুষের মতো, যে নিজেকে চিন্তার স্বাভাবিক সক্ষমতার মতো বিষয়গত পূর্বধারণা দিয়ে চিহ্নিত করে না, সবসময় সমসময়ের সংস্কৃতির বিষয়গত পূর্বধারণার পরিচিতি না হওয়া তো আছেই, মানে যে এটা জানে না যে কী চলছে, হ্যাঁ, কন্টেম্পোরারি কী চলছে চারিদিকে, যে সংস্কৃতি সংস্কৃতি কী চলছে, এইসব কোনো কিছু মানে সে জানে, সে কই জানে না, হ্যাঁ, অথবা যে এরকম বলতে পারবে না যে চিন্তা করতে পারে না, আমি চিন্তা করতে পারি না, ঠিক আছে, এইরকম একটা জায়গায় যে চলে আসছে, এরকম কি কোনো সাবজেক্ট আছে ফিলোসফিতে, ও বলছে হ্যাঁ আছে, সে হচ্ছে শেষ স্তর, হ্যাঁ, রাশিয়ার যে একজন দার্শনিক সেই সময় বলছি তার কথা, সমসময়ের সংস্কৃতি বিষয়ে পূর্ব ধারণা পরিচিত না হওয়া তো আছেই, এবং দর্শনের শেষে গিয়ে শুরুটাকে পুনরাবিষ্কার করার বৃত্ত বানানোর কম্পাসটিও যারা নেই, মানে যে বৃত্ত বানাতে পারছে না, ওই যে প্রথম যে বৃত্ত বানাতে বললাম ওই বৃত্তটাও সে বানাতে পারছে না। হ্যাঁ, আমি মনে করিও বলতে পারছি না সে, ঠিক আছে। এই রকমই একজন হলো অসময়ের, অসময়ের আনটাইমলি, আনটাইমলি কথাটা হচ্ছে নিচ্ছে, ঠিক আছে, খুব বড় কনসেপ্ট, পরে আমরা একদিনকে জাস্ট আনটাইম বা তোমরাও করতে পারো আনটাইমলি, হ্যাঁ, এই কথাটার মানে কি সেটা ইয়ে করতে পারো, ঠিক আছে। এইরকমই একজন হলো অসময়ের, মানে যে সাবজেক্টকে যে হচ্ছে অসময়ের, ঠিক আছে, আনটাইমলি, ঠিক আছে, না সে সমসাময়িক, না সে চিরকালীন, না সে কন্টেম্পোরারি, না সে ক্লাসিক্যাল, ঠিক আছে, সে সেই রকম একজন। হ্যাঁ, মানে দেখো ও প্রায় সাবজেক্টকে নাই করে দিয়েছে একজন, এমন একজন ক্রুক বলছে এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে ও সাবজেক্টকে দাঁড় করাচ্ছে আর কি। রাশিয়ান দার্শনিক শেস্তক তার প্রশ্নগুলি, তার কু ইচ্ছে, চিন্তার ক্ষেত্রে চিন্তা করার অক্ষমতাকে তার ঢুকিয়ে দেওয়া এবং এইসব অতি প্রয়োজনীয় প্রশ্নসমূহের মধ্যে দিয়ে বিকশিত তার দ্বৈত মাত্রা, যা একই সাথে সর্বাপেক্ষা মৌলিক সূচনা এবং সর্বাপেক্ষা জেদি পুনরাবৃত্তি। শেস্তবের লেখা আমি সবে পড়তে শুরু করেছি, আমি খুব একটা বেশি পড়িনি, ঠিক আছে, হয়তো শেস্তবের লেখাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু শেস্তবের লেখার স্টাইল, শেস্তবের লেখার কন্টেন্ট, শেস্তবের জীবন, এইগুলোকেই ও মানে এখানটায় মিন করতে চাইছে। ডুইং ফিলোসফি আর রিডিং ফিলোসফি দুটো হয় না, না তত নয়, কিন্তু দুটোই খুব গুরুত্বপূর্ণ, রিডিং ফিলোসফিও খুব গুরুত্বপূর্ণ। পরে আমরা আসবো, এগুলো আসলে এনকাউন্টারের প্রশ্ন, রিডিং ফিলোসফি এনকাউন্টার মানে অ্যাক্সিডেন্টালি হোঁচট খাওয়া একটা জায়গা। তো যাই হোক, শেষতবের কথাটা এখানটা একটু বলি, তারপরে আমি বলা শেষ করে দেবো, তখন ইয়ে হবে। শেষতবের সে মানে ওটা একটা হিস্টোরিক্যাল কনটেক্সট, সেটা হচ্ছে শেষতব একজন মানে ওই রাশিয়ার ফিলোসফার এবং ইয়ে ছিল, টলস্টয় এবং নিৎসের ওই সময় একটু অনুগামী ছিল, কিন্তু ও ওই বিপ্লব হওয়ার পর ও কিন্তু মানে যৌবনে ওর ইয়ে হয়নি, মানে ও ডক্টরেট লতে ডক্টরেট করতে পারে, কেন না ওকে ওই বিপ্লবী বলে ওকে ইয়ে করে দিয়েছিল আর কি, ঠিক আছে, এসব করে অনেক কিছু ইয়ে করেছিল। তারপরে বিপ্লব হওয়ার পর ও চলে যায় হচ্ছে ইউরোপে, ঠিক আছে, কিন্তু ও আবার বিপ্লবী কায়দায় পালিয়ে গিয়ে কোনো ওই সমস্ত ওইসবও কিছু করেনি, মানে পারমিশন ডারমিশন নিয়ে চলে যায়। হ্যাঁ, মানে ও তুমি কোনো কিছুতে প্রায় গা ঢাকা দেওয়ার মতন করে, কিন্তু সে বলছেও না যে আমি গা ঢাকা দিচ্ছি, এবং ওর ফিলোসফির পুরো ব্যাপারটাই হচ্ছে যে ওর ওই যে ও চিন্তা করতে পারি না, চিন্তা করার অক্ষমতাকেও মানে মানে রাদার চিন্তা করার সক্ষমতার বিপরীতে ও চিন্তা করার অক্ষমতাকেও ধরছে, ঠিক আছে, যাতে ওই চিন্তার প্রতিকৃতি, হ্যাঁ, সেটাকে যাতে মানে ইয়ে করতে না হয় ওই জায়গায়। হ্যাঁ, কু ইচ্ছা, ও কিন্তু কোনো সদিচ্ছার কোনো ব্যাপার নেই, অনেকটাই হচ্ছে আমাদের নিৎসের মতো, যে কারণে নিৎসেকে অনেকে বলে যে ও হিটলারের ফিলোসফার, ঠিক আছে, কু ইচ্ছায় পরিপূর্ণ, ঠিক আছে, এরকম। তো এইরকম একটা ও ফিলোসফিক্যাল সাবজেক্ট হিসেবে ইচ্ছে করে ও শেষতবকে দাঁড় করাচ্ছে, আমরা দাঁড় মানে করছি আর কি। এইটা হচ্ছে ইয়ে। তো আমার মনে হয় যে এইখানে সবচেয়ে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানে পুনরাবৃত্তি, শুরুর পুনরাবৃত্তি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে বরং আমি ক্রুক, বরং আমি চিন্তা করতে পারি না, বরং আমার ওই মানে একটা কু ইচ্ছা আছে, ঠিক আছে, হ্যাঁ, ওটাকে আমি সংঘর্ষ করছি, বড় ওই জন্যই আমি বরং কথাটা ব্যবহার করছি, দেখো, তা নাহলে আমি কিন্তু বরং কথাটা ব্যবহার করতাম না। হ্যাঁ, এখানেও কিন্তু ওই তাই করেছে, র্যাডার বা এই ধরনের কথাগুলো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই যে বরং আমি ক্রুক, এটা কিন্তু চিন্তার যে প্রতিকৃতিটা আছে, তুমি কখনোই হ্যাঁ সেটাকে জাস্ট হ্যাঁ সেটাকে জাস্ট নেগেট করে চ্যালেঞ্জ করে র্যাডার, মানে এই জায়গায় বরং আমি ক্রুক, এই জন্য ওই বরং কথাটাকে বাদ দিলে আমি ক্রুক বললে কিন্তু চলবে না।